বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবনম মনোহরম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবাই তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্ত্বভক্তয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্গুরু ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সিতরাজ্যলক্ষ্যম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাধিরঞ্জম মায়ামেঘদৈতপ্সিতম বধাবদো বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনকচন্দমনিষটায় বিস্ফুজিত কিমপি গপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সারাধিকা ময়ি কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতু সংকেতনৈকবিতরু কমলায়ুথাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করু করুণাবতারু হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দীপরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি ত্বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজবীশনাথম বাগীষজস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সংবিহিত সিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। নাম সংকীর্তনম যশো সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যশো সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, হরিনাম সংকীর্তন করতে করতে যদি আমাদের এই দেহের পতন হয় তাহলেই আমাদের জীবন সার্থক। শ্রীল সরস্বতী ঠাকুর আমাদের মতো বদ্ধজীবকে সর্বাঙ্গীনভাবে ভজনে নিয়োজিত করবার জন্য যত রকম চেষ্টা দরকার সমস্ত রকম করেছিলেন। শ্রীল সরস্বতী ঠাকুর বলতেন, আমি তোমাদের জন্য একটা পয়সাও আমি জমা করে যাব না, আমি তোমাদের জন্য কোনো আমানতি পয়সা রেখে যাব না, যাতে তোমরা আরাম করে বসে খেতে পারবে সেরকম ব্যবস্থা আমি করব না, বরং তোমাদেরকে আমার এইটি উপদেশ, তোমরা প্রচুর পরিমাণে দেনা করে ভগবানের রাধা গোবিন্দ গৌরহরির সেবা করবে, তাতে দিন রাত পরিশ্রম করতে হবে, সেবা করতে হবে, সেই দেনাগুলোকে শোধ দেওয়ার জন্য সর্বদাই হৃদয়তে ভগবত সেবার একটা স্মৃতি সবসময় জাগরুক থাকবে। অতিরিক্ত অর্থের প্রচেষ্টা আমাদের খুব একটা প্রয়োজনীয় বিষয় নয়, তাহলেই আমাদের মহৎ অবমাননাজনক যে অপরাধ সেটা এসে পড়বে। আমি আলোচনা করেছি বিগত দিনে অনেক গম্ভীর কিছু কিছু কথা, বলা হয়েছে যত ভালো ভালো গুণাবলীর কথা বলা হয়েছে, তপস্যা বিদ্যা উঁচুকুলে জন্ম সমস্ত কিছু, এই সমস্তগুলো সাধুদের পক্ষে ভূষণ হয়ে দাঁড়ায়। সতাঙ্গনই অসত্যমে ইতরই, যার ইতর অর্থাৎ ইতর ভাবনায় অবস্থিত, যারা ভগবত চিন্তায় ভগবত স্মরণে নেই, যারা মনোরথেন অসত ধাবত বহি, যারা মনোরথে বসে পাঞ্চাল দেশেতে গমন করছেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, সেই সব বহিঃপ্রজ্ঞা চালিত বিষয়ে যে বিষয়ী ব্যক্তি, তাদের সঙ্গ আমরা যতই এড়িয়ে চলব ততই ভালো। সঙ্গ ছাড়া মানুষ বাঁচতে পারে না, কিন্তু তথাপি অসৎসঙ্গ আমরা যতটা এড়িয়ে চলব ততটাই ভালো। হরৌ অভক্ত সকুত মহৎগুণাহা মনোরথে নসত ধাবত বহি, একমাত্র হরিভজনকারী ছাড়া কাউর জীবনেতে আমরা দেখিনি যে মহৎগুণের আবির্ভাব হয়েছে। আমি এই সম্বন্ধে আলোচনা করেছিলাম, মহাপুরুষগণের জীবনে যে সমস্ত ভালো গুণাবলী দেখা যায় এটা কিছু প্রাকৃত গুণাবলী নয়। আমি প্রাকৃতিক জগতের ব্যক্তির সঙ্গে তুলনা করে বলবো, অমুক ব্যক্তির আমাদের এই মহারাজের মতো খুব সুন্দর গুণাবলী আছে, আমরা সেটা বলবো না। আমরা গুরু পারম্পর্যক্রমে গুরুবর্গের কাছে শিক্ষা যদি পেয়ে থাকি তাহলে আমাদের বিচার সিদ্ধান্ত নিশ্চয়ই একটু আলাদা হবে। আলোচনা প্রসঙ্গে আপনাদের এটা বলা দরকার, আজ নবম স্কন্ধ শুরু হয়ে গেছে, অনেকেরই প্রশ্ন জাগতে পারে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে জন্মাদস্ত যত অন্বয়া ইতরাশ্চার্থ সভিজ্ঞ সারা ইত্যাদি থেকে আরম্ভ করে নবম স্কন্ধে রামচরিত থেকে আরম্ভ করে তারপর পর্যন্ত অনেক কিছু, অনেক কথা, বিভিন্ন রাজ রাজার কথা, বিভিন্ন কাহিনী, মহারাজ কেন দেয়া হল, এগুলোর কোনো প্রয়োজন ছিল কি? সরাসরি ভগবানের গুণাবলী, ভগবানের কথা কীর্তন করলেই হতো। আগেই আমি আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, ভগবান বলে বস্তু যাকে আপনারা বলেন, পরম ঈশ্বর, সেই ভগবান তার ধাম, নাম, পরিকর, বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে তাকে ভগবত তত্ত্ব বলা হয়। ভগবত তত্ত্ব মানে ভগবানকে ভক্ত থেকে কেটে ধামের থেকে, নামের থেকে নয়, সেটা নয়। সমস্ত কিছু এর মধ্যে একটা গভীর রহস্য আছে। যখন ভগবত ভক্তগণের সমস্ত জীবনী আলোচনা হলো প্রথম থেকে আরম্ভ করে, সেক্ষেত্রে সরস্বতী ঠাকুর বলছেন শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস, তাতে মানুষের প্রাকৃত বুদ্ধি আসাই স্বাভাবিক। সেই জন্য প্রথম থেকে আরম্ভ করে নবম স্কন্ধ পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, একটা ভিত্তি তৈরি হলো, যাতে করে ভক্ত এবং ভগবানের বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন অবতারাবলী, বিভিন্ন আলোচনা হলো। এ কথা আমি সকালেও বলেছিলাম, কুর্মদেবতা যখন আবির্ভাব হলেন তখন জলচর প্রাণীরা তারা বললেন, তাদের দুঃখ ছিল, ভগবান বললেন আমি তোমাদের জলচর প্রাণীদের মধ্যে আমি একজন হয়ে পড়লাম, দেখো আমি তোমাদের। পশুকুলের মধ্যে তিনি বরাহরূপ যখন ধারণ করলেন তখন পশুকুল আনন্দিত, সবাই আনন্দিত বললেন না ভগবান আমাদেরও সব। বাস্তবিক পক্ষে বিচার করলে ভগবান সবারই ছিল। বামনদেব রূপে তিনি যখন দেবতাকুলেতে আবির্ভাব হলেন তখন দেবতারা বললে বামনদেব আমাদের বংশের। এইভাবে প্রত্যেকেই আনন্দে আটখানা। ধীরে ধীরে আমরা দেখলাম বলি মহারাজের জীবনের যে আত্মনিবেদন, বলি মহারাজের জীবনে যে আত্মনিবেদন, যিনি সেই আত্মনিবেদন কোনোদিন কোনো ভাষার দ্বারা প্রকাশ করা যাবে না। পরীক্ষিত মহারাজ শ্রবণেতে আচার্য হয়েছিলেন, ছিল সুখদেব গোস্বামী আচার্য হয়েছিলেন কীর্তনে, হরিকথা কীর্তনে অনেক প্রসঙ্গ আমি তুলেও ছিলাম, আবার হয়তো কালকে এসব আলোচনা করব। আজ খুব চিন্তা হচ্ছে, কারণ দশম স্কন্ধ না শুরু হলে সময়ই নেই, ইচ্ছা করে অনেক কিছু বলতে কিন্তু সময়ের অভাবে পারমিট করে না। আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম বলি মহারাজের আত্মনিবেদন অর্থাৎ নবিদার ভক্তির মধ্যে, এই বলি মহারাজের আত্মনিবেদনের ক্ষেত্রে যে ভক্তির অঙ্গ তাতে বলি মহারাজ শ্রেষ্ঠ। সকালে এই প্রসঙ্গে ব্যাখ্যা হয়েছিল, পিতামহ ব্রহ্মা পর্যন্ত অত্যন্ত চিন্তিত হয়ে দুঃখিত হয়েছিলেন, এসে ভগবানকে বলছে ভগবান এ তো সমস্তই দিয়ে দিয়েছে, এ তো সর্বহারা হয়ে গেছে, নিজের শরীরটাকে রাখবারও কোনো তার জায়গা নেই, আর তাকে যাতনা দেওয়া তো উচিত হয় না, একে আপনি বেঁধে রেখেছেন, ছেড়ে দিন। তখন ভগবান হেসে বলেছিলেন ব্রহ্মণ জম অনুগৃহামি তদ বিষ ও বিধুনমি অহম, ব্রহ্মণ যাকে আমি কৃপা করি বাস্তবিক তার সমস্ত অহংকারকে কেড়ে নিই, আর অহংকারের যে বিষয়গুলো থাকতে পারে সেগুলোকেও আমি কেড়ে নিই, তাতে কি হয় সে অভিমান শূন্য হয়ে যায়। অভিমান শূন্য না হলে কখনই ভগবত দ্বারে প্রবেশের কোনো দ্বারই উন্মোচিত হয় না। আলোচনা প্রসঙ্গে আমরা শ্রী শ্রী ভগবান মৎস্য অবতার সম্বন্ধে আলোচনা করেছিলাম, মৎস্য ভগবানের সম্বন্ধে আলোচনা করেছিলাম, মৎস্যদেব ভগবান যখনই যে অবস্থায় আবির্ভাব হন সেটাই তার সচ্চিদানন্দ স্বরূপ, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ভগবান যে রূপই যখন ধারণ করেন, মৎস্য অবতার ধারণ করেন, বরাহ রূপ ধারণ করেন, নৃসিংহ রূপ ধারণ করেন, যে কোনো রূপই ভগবান ধারণ করুন না কেন, সব ক্ষেত্রেই ভগবানের সেই সচ্চিদানন্দ তনুই রক্ষিত হয়, ভগবান সেই অবস্থায় পরিপূর্ণরূপে আবির্ভাব হন, তাতে কোনো অভাবের কোনো প্রশ্ন থাকে না। আমাদের মধ্যে অনেকে ধারণা থাকতে পারে যে রাম, নৃসিংহ, বরাহ, এই বিশেষ করে কূর্মদেব, বরাহদেব, এই যে অবতারা বলি, এরা বোধহয় একটু কমা, মানে মনে হয় এদের এরা কমা অবতার, মানে এর মধ্যে ভগবানের শক্তি বোধ, তা নয়। বাস্তবিক পক্ষে ভগবানের সবই পূর্ণ অবতার, এর মধ্যে কোনো অভাবের যোজনা করতে হবে না, কোনো অভাবের কোনো প্রশ্নই নেই, পূর্ণ অবতার। কিন্তু এর মধ্যে ভগবানের লীলাগত বৈচিত্র্য আছে বলে, লীলাগত বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন অবতারে ভগবানের যে লীলাবলী দেখি, তার থেকে পরাবরস্থ অবস্থা হল নৃসিংহদেবের, তার উপরে হলেন লীলাগত বৈচিত্র্যে শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম, আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরাৎপর অখিলেশ্বর, সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন, কারণ তার লীলাগত বৈচিত্র্য বৈশিষ্ট্য এটি মানব জাতির পক্ষে সর্বশেষ বিষয়। আমি আলোচনা করেছিলাম যে রস বৈশ্য বলে যে কথাটা আপনারা শুনেছেন, উপনিষদ থেকে অনেকবার বলেছি, সমস্ত রসের একমাত্র উৎস হল পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, অন্যয় ব্যতিরেকভাবে তিনিই একমাত্র সর্বরসের আকর, তার থেকেই সমস্ত অন্যয় ব্যতিরেকভাবে জড়জগতের রস থেকে আরম্ভ করে যত রস আছে, যত রসেতে লোকে ডুবে রয়েছে, সমস্ত রসই কিন্তু আলটিমেট সোর্স ভগবান শ্রীকৃষ্ণ, অন্য কেউ নয়। কিন্তু নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে একটা বিশেষতা আছে, যদি অন্য অন্য অবতারের সঙ্গে আপনাদের ভালোবাসা হয়, আমাদের কোনো আপত্তি এতে নেই, খুবই ভালো, বিষ্ণু অবতারের যে কোনো অবতারের সঙ্গে আপনাদের যদি ভালোবাসা হয়, যদি সিদ্ধি হয় আলটিমেট, যেমন আমরা কুলোদ্বীপে জানি সেই ব্রাহ্মণ বরাহদেবকে ডাকতে ডাকতে বরাহদেব কুলোদ্বীপ অধিপতি তাকে কৃপা করলেন, অপূর্ব সুন্দর মূর্তিতে দর্শন দিলেন, তাকে কৃপা করলেন, সবই ঠিক আছে। কিন্তু প্রশ্ন হল, যখন রসের এক্সেলেন্সি, রসের চমৎকারিতা সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম, যেহেতু গৌরাঙ্গ দর্শনের আলোকে আমি আলোচনা করতে বসেছি আপনাদের আদেশ নিয়ে, সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এলাহাবাদ নামক স্থানে, যেখানে ত্রিবেণী সঙ্গমের কাছে রঘুপতি উপাধ্যায় নামক এক বিশিষ্ট বৈষ্ণব ব্রাহ্মণকে তিনি প্রশ্ন করেছিলেন, তাতে সেই রহস্যটা মহাপ্রভু নিজেই ওই প্রশ্নের মাধ্যমে খুলে দিয়েছিলেন, নিজে প্রশ্নকর্তা নিজেই উত্তরদাতা, সবই তিনি, রায় মহাশয় এইসব কথা রহস্য খুলেছেন, রায় মহাশয় এইসব কথা নিজেই বলেছেন, পরে আমরা জানি রায়মুখে বক্তা স্বয়ং গৌর রায়, রায়মুখে বক্তা স্বয়ং গৌর রায়, এটা রায় মহাশয় নিজেও বলেছেন। বল্লভাচার্যজি, তিনি তখন পূর্বাশ্রমে ছিলেন, সেই সময় নিমন্ত্রণ করে মহাপ্রভুকে বড় আদরের সঙ্গে নিয়েছিলেন, এসব কথা আপনারা শুনেছেন। সেখানে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন সেই রঘুপতি উপাধ্যায়কে যে ধামের মধ্যে কাকে সর্বশ্রেষ্ঠ তুমি মনে হয়, বরা মথুপুরি বরা, উত্তর দিয়েছিলেন কে, রঘুপতি উপাধ্যায়, যে ভগবানের যে যে আবাসস্থল সমস্ত লীলাক্ষেত্র, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে কায়, হে রঘুপতি কাকে শ্রেষ্ঠ মান, রঘুপতি উত্তর দিয়েছিলেন যে বরা মথুপুরি বরা, মথুরাপুরীকে তিনি শ্রেষ্ঠ স্থান দিয়েছিলেন, আর বলেছিলেন ভগবানের যে বিভিন্ন বয়স, তার মধ্যে কোন বয়সকে তুমি সবচেয়ে ভালো মনে করো। সেখানে রঘুপতি উপাধ্যায় উত্তর দিয়েছিলেন, বয় কৈশোরকম ধেয়ম, কিশোর বয়সকে আমরা ধ্যান করব। আর রস মধ্যে কোন রসকে, আদ্য এব পররস, আদ্য এব পররস মানেই হল সেই মধুর রস হচ্ছে আদি রস, যেটা জন্মাদর্শ শ্লোক করতে গিয়ে আমি ব্যাখ্যা করে জন্মাদর্শ যত জন্ম আদি যশ এরম ব্যাখ্যা করেছিলাম। হ্যাঁ, তারপর আবার আর একটা ব্যাখ্যা করেছিলাম কি, জন্ম জন্ম আদর্শ ব্যাখ্যা করেছিলাম, দুটোই ঠিক। জন্ম আদর্শ বললে এটা একটা স্ট্রেঞ্জ ব্যাখ্যা হয়ে যায়, জন্ম আদর্শ যখন ব্যাখ্যা করেছি মহাজনের আনুগত্যে, তখন জন্ম আদর্শ মানে জন্ম আদি রসস্য, সেটা কি সেটা বলতে গিয়ে আমাদের গুরুবর্গ শিক্ষা দিয়েছেন, বাবা যখন রাধা এবং গোবিন্দ সেই আদি, সে রাধা গোবিন্দর মিলিত তনু যখন গৌর, যখন গাঢ় আশ্লিষ্য অবস্থায় থাকেন, আশ্লিষ্য বা পাদরতম পিনাষ্টমাম অদর্শনাম অদর্শনাদ মর্মাহতম করুথুবা যথা তথা বিধাত লম্পটমৎপ্রনাথা সুসয় অপরাহ, এই শ্লোক আপনারা পড়েছেন। যখন রাধা গোবিন্দ সর্বাঙ্গীভামী ইউনিফ একেবারে মিলে যাচ্ছেন, তখন সেইটি হল গৌর রূপ। এবং গায়ত্রীর প্রসঙ্গে আমি সবাইকে ওপেনলি এসব ব্যাখ্যা করতে পারবো না, তথাপি ইঙ্গিত দিয়েছিলাম গায়ত্রী মন্ত্রের সর্বশ্রেষ্ঠ ধ্যান হল সাবিত্রী মণ্ডলে, এই যে সূর্যমণ্ডলের মধ্যে আলটিমেটলি রাধা গোবিন্দকে দেখতে দেখতে রাধা গোবিন্দ মিলে গিয়ে এরমভাবে গৌর দাঁড়িয়ে রয়েছেন, সেই গৌরের মল্টেন গোল্ড গলানো সূর্য, সূর্যের আলোর সঙ্গে যেন মিশে গেছে, সেই কথাটা যেন মনে হচ্ছে সত্য। যদি আমার ভেতরে বিন্দুমাত্র ভক্তি না খেয়ে তাহলে আমি কী দর্শন করব, কী দর্শন করব বলে জ্যোতি দর্শন করব, আর কিছু দেখতে পারব না। আর ভক্তি থাকলে বলছে জ্যোতির অভ্যন্তরে অবস্থিত সেই অপূর্ব রাধা গোবিন্দের মিলিত তনু গৌরকে দেখতে হবে, এইটি গায়ত্রী মন্ত্রের ধ্যানের হচ্ছে সবচেয়ে শেষ কথা, এর ওপরে আর কোনো কিছু আশ্চর্য বিষয় আর নাই, বড় অদ্ভুত গোপন কথা এসব। আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে আদ্য এব পররস, সত্যিই তাই। ভগবান শ্রীকৃষ্ণ কোন শ্রীকৃষ্ণের কথা বলছেন, আমি নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি, যেটা গুরুবর্গ আমাকে শিখিয়ে দিয়েছেন। আরাধ্য ভগবান বয়সস্তনেস্তধ্যাম বৃন্দাবনম রাম্মা কাচিদুপাসনা ব্রজবোধবর্গেন যা কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমলম প্রেমা পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণপরাহ। শ্রীচৈতন্য মহাপ্রভুর এইটি মত, শ্রীমদ্ভাগবতী মহাপুরাণে যা রয়েছেন এটি শেষ সিদ্ধান্ত, শেষ কথা। শ্রীচৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণপরাহ, বৈষ্ণবগণ রসিকগণ এরপরে আর কোনো কিছুকে আদর করতে পারেন না, এতটাই তারা আদর করেন। আর আরাধ্য বলতে আমি একথা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, কেউ যদি প্রচার ক্ষেত্রে অগ্রসর হন তাকে খুব সাবধান হতে হয় প্রচুর। যদি কেউ জিজ্ঞাসা করেন আপনাদের এই যে গৌড়ীয় স্কুল অফ ফিলসফি এর মধ্যে সিলেবাসটা কী, অর্থাৎ এক নজরে আমি দেখতে চাই যে আমাকে এই ভজনে আমি এলাম গুরুচরণে গৌড়ীয় গুরু বৈষ্ণব চরণে আশ্রয় নিলাম, বিশেষ করে সারস্বত গৌড়ীয় বৈষ্ণবের স্পেশালিটি আছে অনেক, সেসব কথা আমি আগামী দিনগুলোতে কিছু আলোচনা করব, পৌপাত কী বলেছেন, বড় বড় মহাজনগণ কী বলেছেন। যদি কেউ আমাকে প্রশ্ন করে বসে যে আপনাদের গৌড়ীয় স্কুল অফ ফিলসফি, আপনি আগের আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ যেখানে তার বক্তব্য শেষ করছে সেইখান থেকে নাকি উচ্চ গৌড়ীয় দর্শন সবে শুরু হয়, এত বড় কথা আপনি বলেছিলেন, আমি বড় কথা বলি নাই, এগুলোই সঠিক কথা ছিল, এক্স্যাক্ট কথা। যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা তার প্রবচনকে সমাপ্ত করলেন, সর্বধর্মানং পরিত্যাজ্য মাম একম শরণম ভয়ো অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুষ, এই সর্বাঙ্গীন শরণাগতিটা, আত্মনিবেদনটা ভজনের হচ্ছে মূল। যেটা অর্জুন সমস্ত বদ্ধযুগে বদ্ধজীবের প্রতিনিধি হিসাবে ভগবানের সঙ্গে মাঝে মাঝে আর্গুমেন্ট করেছিলেন, যদি তা না করতেন প্রথমে একটা কথার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত, আর কোনো প্রশ্ন আসতো না, তখন আর এতগুলো কথা আসতো না। যদি ভগবান বলার সঙ্গে সঙ্গে ভগবান যা বলে যে এটা আলটিমেট কথা আমি এটাই মেনে নিলাম, তাহলে আর ভগবদ্গীতা আসতেন না আমাদের সামনে। এই জন্য অর্জুনকে ওই রকম একটা সিচুয়েশনে দাঁড় করিয়ে সমগ্র ভগবদ্গীতার রহস্যটা আমাদের কাছে খুললেন। তারপরে যখন ভগবান জিজ্ঞাসা করলেন কী গো আমার কথা বুঝেছ, তখন অর্জুন বললে করিষ্য বচনম তব, কেন আগে বলতে পারলেন না এত কথাগুলো যে আমার ভগবানকে দিয়ে বকবক বকবক কত কথা, হ্যাঁ এতগুলো শ্লোক শাস্ত্র শ্লোক পুরো বলিয়ে নিলেন, তারপর বলছেন করিষ্য বচনম তব। তাও অর্জুন নিজে স্বীকার করেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে, হে যুধিষ্ঠির মহারাজের রাজন, আজ আমি বুঝতে পারছি, বলছেন বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা, বঞ্চিত রাজন বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা, বন্ধুরূপী সেই হরি তার থেকে বঞ্চিত হয়েছি। এতদিন ভেবেছিলাম সে আমার খেলার সাথী, সে আমার কত তর্ক কত মজা, উঠতে বসতে খেতে বসতে কত রকম ঠাট্টা মস্করা করেছি, সেক্ষেত্রে অর্জুন ক্ষমা চেয়েছিলেন। কিন্তু অর্জুন নিজে স্বীকার করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণেতে যে তত্ত্বজ্ঞানের উপদেশ এই পরাত্পর অখিলেশ্বর কৃষ্ণ যাকে আমি বন্ধু ভেবেছিলাম তিনি দিয়েছিলেন, তখন কিন্তু আমি বলেছিলাম করিষ্যে বচনম তব, কিন্তু সেই সব তত্ত্বের ডাইরেক্ট রিয়েলাইজেশন সেরকমভাবে আমার হৃদয় হয়নি। আজ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান চলে গেছেন, বন্ধুরূপী হরিকে হারিয়ে ফেলেছি, আজকে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার কৃষ্ণ চলে গেছেন, আর কৃষ্ণ ছিলেন আমার সঙ্গে, এই দুটোর মাঝখানে কম্পা তুলনা করে আমি দেখছি আজ আমার হৃদয়েতে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যুদ্ধক্ষেত্রে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো আমার মনে হচ্ছে সেই তত্ত্বগুলো আজকে প্র্যাকটিক্যালি আমার হৃদয়েতে ভেসে উঠছে, ভেসে উঠছে সমস্ত অর্থ এবং রূপ নিয়ে। অপ্রাকৃতিক জগতের যে কোনো শব্দব্রহ্ম আলোচনা করুন, তার রূপ আছে, তার বৈশিষ্ট্য আছে, তার গুণাবলী আছে, এগুলো মহাভাগবত বৈষ্ণবগণের সম্মুখে প্রকাশিত হন, সবার সামনে প্রকাশিত হন না। অর্জুন বলছে আজকে অর্থগুলো সমস্ত আমার হৃদয়ে ভেসে উঠছে, কৃষ্ণ কি বলেছিলেন কেন বলেছিলেন, তখন বলেছিলেন কেন আমি যুদ্ধ করব, কি কারণে করব, আমাকে নিশ্চয় করে একটা বলো, একটা নিশ্চয় করে বলে, এতগুলো বললে আমি কনফিউশন হয়ে যাচ্ছে, ইত্যাদি কথা বলেছিলেন। এইভাবে দেখা যায় সমস্ত তর্ক বিতর্কের নিষ্পত্তি করার জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জন্মাদর্শ শ্লোক থেকে আরম্ভ করে ধীরে ধীরে নবম স্কন্ধ পর্যন্ত আমাদের সমস্ত সন্দেহ তর্ক বিতর্ক সমস্ত কিছুকে নিরাসন করে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অন্তঃকরণে অর্থাৎ সেই ভগবানের গুপ্ত লীলাবিলাস সেই সমস্ত আলোচনা প্রবেশ করলেন, সেগুলো আমরা খুব শীঘ্রই হয়তো কাল বা পরশু শুরু করব। আমরা আজকে প্রাতকালীন সভাতে মৎস্যরূপী ভগবানের কথা আলোচনা করেছিলাম, জুগুপসা রসের এটা একটা প্রতীক, কিন্তু যে কথাটা বলতে গিয়ে এই কথাগুলো বললাম সেটা উত্তর দেওয়া হলো না। কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার গৌড়ীয় স্কুল অফ ফিলোসফি তার সিলেবাসটা কী, অর্থাৎ আমি যে এখানে প্রবেশ করলাম ভজন করে কি প্রাপ্ত হব, আলটিমেট কি প্রবেশ থেকে শেষ পর্যন্ত, সেইটারই উত্তর একটু আগে আমি দিলাম। আরাধ্য ভগবান ওজস্তনে অস্তাম বৃন্দাবনম রাম্মা কাচিত উপাসনা বজবধুবর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমাথ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্তাধরণপরহ, এইটারই উত্তর দিলাম। কারণ ভজনে কি করতে হবে, আমি যদি আমার সম্মুখে টার্গেট না থাকে, তা আমার যদি লক্ষ্য না থাকে, আমার যদি আদর্শ না থাকে, আমাদের চরিত্র না থাকে, আমি যখন যেরকম তখন সেরকম পরিস্থিতিতে ভ্রষ্টাচারী হয়ে যায়, তাহলে আমার গন্তব্যস্থলে প্রবেশের কোনো প্রশ্নই আসতে পারে না। কেন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলা হলো, কেন দ্বারিকাধীশ কৃষ্ণের কথা বলা হলো না, কেন মথুরাধীশ কৃষ্ণের কথা বলা হলো না, সেটার এক কথায় উত্তর দিয়ে আমি শুরু করব। সেখানে একটাই উত্তর, যে জগৎবাসী যতগুলো রসের কথা জেনেছে সেটা জড়রস, আর সেগুলো যদি অপ্রাকৃত রসেতে কনভার্ট করতে পারে, পরিবর্তন করতে পারে ভজন করতে করতে, সেই অপ্রাকৃত রসের বিনিময়ের সর্বশেষ অবস্থা হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রস বিনিময় করা। একমাত্র আমরা আলোচনা করব দশম স্কন্ধ, তখন দেখব গৌড়ীয় দর্শনের আলোকে যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই একমাত্র কোনো জীব যদি ভজন করতে করতে সেই অবস্থায় উঠে যায়। আর রসিক ভক্তগণ যারা নিত্য সিদ্ধ তাদের কথা তো ছেড়েই দিলাম, তারা নিত্য ভগবানের সঙ্গে, যদি কেউ সমস্ত রকম রসকে একসঙ্গে আলোচনা করতে চায়, একসঙ্গে দেখতে চায় কৃষ্ণের মধ্যে, তাহলে আর কোনো অবতারের মধ্যে এ দেখার সম্ভাবনা নেই। সপ্ত গৌণ রস আর পঞ্চ মুখ্য রস, সাত আর পাঁচে ১২ রকম রসের কথা বলা আছে। সেই সমস্ত রসগুলো এক এক অ্যাঙ্গেল থেকে যদি রসিকগণ বিচার করেন, সেখানে দেখিয়ে দেবেন একমাত্র দেখা যাবে, আমরা দেখব যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন পরাত্পর অখিলেশ্বর সর্বকারণ কারণম, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই সম্ভব। অন্য কোনো অবতারের সঙ্গে, সমস্ত যত অবতার আছে ভগবানের, কারোর সঙ্গে সর্বাঙ্গীনভাবে এই ১২ রকম রসের সম্যক আদান প্রদান সম্ভব হয় না। যার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু অনেক সময় রসিকতা করে মুরারি গুপ্তের সঙ্গে পরীক্ষা করেছেন, মুরারি তুমি কৃষ্ণকে ভজন করো বড় রসের আকর, কিন্তু মুরারি বলছেন আমি তো মস্তক বিক্রি করেছি শ্রীরাম প্রভুর চরণে, আমার পক্ষে সম্ভব নয়। রূপ সনাতন তার ভাই অনুপমের সঙ্গে মজা করেছিলেন, অনুপম তুমি সর্বরসের আকর কৃষ্ণের ভজন করো, কৃষ্ণের ভজন করো, কৃষ্ণের ভজন করলে ভালো হবে, রস পাবে আরও, কিন্তু অনুপম বলছে না আমি তো শ্রীরামচরণে মস্তক বিক্রয় করি। আমি এই উদাহরণ দিয়েছিলাম কদিন আগে, যে তুলসীদাসজি মহারাজ জ্ঞানগুদ্রি বলে যে জায়গা বৃন্দাবনে আছে, জ্ঞানগুদ্রি সেটাকে বলা হয় যেখানে উদ্ধবজি মহারাজের সঙ্গে গোপিকাগণের সংবাদ হয়েছিল, যেটাকে আপনারা উদ্ধব সংবাদ বলে জানেন, আমরা আলোচনা করব। সেই উদ্ধব সংবাদ যে স্থানে হয়েছিল সেটা কলাবাগান ছিল, সুন্দর যমুনার তীরে অপূর্ব রম্য স্থান, সেই স্থানেতে উদ্ধবজির সঙ্গে গোপিকাগণের কথাবার্তা হয়েছিল। সেই স্থানেতেই তার পাশেই তুলসীদাসজি মহারাজ ভজন করেছিলেন বৃন্দাবনে, চিত্তগতে তো সে তো রামের দর্শন পেয়েছেন, আবার বৃন্দাবনে এসছেন, বৃন্দাবন তার ভালো লাগে, বৃন্দাবনে সে যমুনার তীরে ভজন করছেন। ভগবান পরাত্পর অখিলেশ্বর কৃষ্ণচন্দ্র রসিক সেবকর্তার সামনে এসে দাঁড়িয়ে বললেন, কিন্তু তুলসীদাসজি চোখে জল নীর অত্যন্ত আনন্দের সঙ্গে পরিপ্লুত হয়ে আনন্দে তাকে দণ্ডবত নতি সব করে, প্রভু একটা কথা ছিল, তোমার এই রূপ তো অপূর্ব, কিন্তু আমি যে আমার মস্তক বিক্রি করেছি শ্রীরামজির চরণে, আমি জানি তুমি একই, তথাপি আমাকে যদি কৃপা করে রামস্বরূপে দর্শন দাও বড় ভালো হয়। তখন কৃষ্ণচন্দ্র সেই রামস্বরূপেই দর্শন দিয়েছিলেন, কাকে? তুলসীদাসজি মহারাজকে। এসব প্রসঙ্গ আমি আগেও বলেছিলাম, যজ্জদ্ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদ্বপু প্রণয়সে সদনুগ্রহায়, ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা করেছি, আবার সময় মতো করব। প্রথমে শ্রৌতপন্থায় অবস্থিত হতে হবে, তারপর কীর্তন আপনি শুরু হবে। প্রভুপাদ বলছেন যার শ্রবণাঙ্গ সাধন হচ্ছে তার আর বলতে হবে না, শ্রবণাঙ্গ আপনি আপনি বমির মতো তার কীর্তন শুরু হয়ে যাবে, ইত্যাদি কথা আলোচনা করব আমরা সময় মতো। বরাহজি ভগবান যুগুপসা রসের প্রতীক হলেও তিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি সত্যব্রত মুনিকে কৃপা করেছিলেন, এসব কথা আমি আলোচনা করেছিলাম। সেই সত্যব্রত মুনি সাধ্যদেব মনু হিসাবে নির্ণয় তা পরবর্তী কল্পে আমরা দেখব। সেখানে বৈবৎসত মনু, সেখানে তিনি হয়েছিলেন এখানে বংশাবলীর ক্ষেত্রে সুন্দরভাবে বর্ণনার জন্য এগুলো দরকার, বংশাবলী বর্ণনা দরকার। বংশাবলী এটা সামান্য কিছু নয়, এই নবম স্কন্ধে যে বংশাবলী বর্ণনা রয়েছে এই বংশাবলী স্মরণ করলে মানুষ উদ্ধার হয়ে যায়, চন্দ্রবংশ সূর্যবংশে। যাই হোক, আমি আলোচনার প্রসঙ্গে জানিয়েছিলাম যে এই যে সত্যব্রত রাজা ছিলেন, যাকে ব্রহ্মের এক কল্পকাল পর্যন্ত যে শয়ন করেছিলেন ব্রহ্মরাত্রি ব্যাপী, মৎস্য ভগবান তাকে বিভিন্ন তত্ত্বজ্ঞান উপদেশ করেছিলেন। প্রলয়কালের মহা একটা বিশাল প্রলয়, সেই প্রলয়ের জলেতে নৌকার উপরে সপ্তঋষি এবং আমাদের এই যাকে বলছি সত্যব্রত মুনি, এই রাজা সত্যব্রত রাজা, তিনি নৌকায় উঠে বসেছেন। মৎস্যরূপী ভগবান এই প্রলয়ী জলে ধৃতবান শিবেদম, এ বেদকে লুকিয়ে ফেলেছিল এক অসুর ব্রহ্মার মুখ থেকে নিয়ে, সেসব অনেক কথা, এইটাকে রক্ষা করার জন্য ভগবান এই রূপ ধারণ। যাই হোক, এবার প্রশ্ন হল ব্রহ্মার মানসপুত্র, আমি বলেছিলাম ভবন ব্রহ্মার অনেক রকম সৃষ্টি হয়েছিল, তার মধ্যে মানস সৃষ্টি হয়েছিল আগে। মানস সৃষ্টির মধ্যে মরীচি ছিলেন, সেই মরীচির পুত্র কশ্যপ, কশ্যপ কশ্যপের বংশাবলী আমরা আলোচনা করেছিলাম। কশ্যপ দক্ষ দুহিতা অদিতি কশ্যপের পত্নী হয়েছিল, তার গর্ভে বিবৎসান জন্মগ্রহণ করেন, আর বিবৎসানের পুত্র মনু, আর তার নাম এবার সাধ্যদেব মনু হয়েছিল। এই বিবৎস বৈবৎসত মন্বন্তর এসব কথা আলোচনা হয়েছিল। মনু অপুত্রক ছিলেন, তার পুত্র ছিল না বলে তিনি খুব দুঃখী ছিলেন। তিনি পুত্রের জন্য পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞের আয়োজন করেছিলেন। আমি কাল এবং পরশুর আলোচনা আজকে সকালেও আপনাদেরকে অনেক চেষ্টা করেছি বোঝাবার জন্য, অযোগ্য আমি আপনাদের সম্মুখে বসেছি, সেখানে প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে কর্মকাণ্ডের যে নেটওয়ার্ক কতটা বীভৎস। কর্মকাণ্ডের উপর আস্থা রেখে যারা অগ্রসর হয়েছেন বা হবেন, তাদের কোনোদিন শান্তি লাভ হয় নাই, তারা সর্বদাই জ্বলে পুড়ে মরেছেন। ইন্দ্রের কথা বলেছিলাম, কর্মকাণ্ডে প্রবিষ্ট হয়ে কী ধরনের বীভৎস অবস্থা হলো, সারা দিন রাত তার টেনশন চিন্তা, এইসব অবস্থা আমরা আলোচনা করেছিলাম। মনু অপুত্রক ছিলেন, মনু অপুত্রক ছিলেন, তিনি পুত্রার্থে যজ্ঞের আয়োজন করেছিলেন। হোতাগণকে তিনি অনুরোধ করেছিলেন যে আমার যেন বলছে মনু স্ত্রী হোতাদের বললেন আমার যাতে কন্যা হয়। মনু হোতাগণকে বললেন যেন একটা পুত্র হয়, ভালো কাজের কাজের একটা পুত্র হোক। এদিকে রাজা যখন অন্য কাজে গেছেন, এদিকে হোতাগণকে এসে তার যে পত্নী সে অনুরোধ করে গেলেন, না না পুত্র না কন্যা যেন হয়। তো এখন হোতাগণ ভেবেছেন নিশ্চয়ই রানীর সঙ্গে তার কথাবার্তা হয়েছে, তো এখন পরিবর্তন হয়েছে, তারা যজ্ঞ করার ফলেতে তাতে ইলা নামক এক কন্যার উৎপত্তি হল। রাজা রেগে গেলেন, কি ব্যাপার, আপনারা সমস্ত যোগ্য ব্যক্তি, আপনারা এইভাবে কি হোম কি যোগ্য করলেন যাতে এরম বিপর্যয় হলো, কন্যা হলো। বলো রাজন, আমাদের তো কোনো দোষ নেই, আপনার রানী এসে এই অনুরোধ করে গেছেন যেন কন্যা হয়, হায় সর্বনাশ, এখন কি করা যায়। বৈশিষ্ট্য মুনি বললেন ঠিক আছে, চিন্তা নেই, আমি নিজের যোগ বলে ভজন বলে আমি তাকে পুত্রতে পরিবর্তন করছি, ঠিক আছে। সবই ভগবানের মায়ার খেলা। বৈশিষ্ট্য মুনি ভগবানের স্তব করতে লাগলেন, তাতে কি হলো, সেই কন্যা পুরুষ হয়ে গেলেন, পুরুষ হওয়াতে তার প্রদ্যুম্ন নাম হলো। আপনাদের এত কথা বিশ্বাস হতে যায় না, এগুলো কী রে বাবা, এ কী করে হয়। হ্যাঁ, এখনকার দিনে আমাদের এই যে যেটা গেলে সভ্যতা বলবো কি অসভ্যতা বলবো বর্বরতা বলবো, একই শরীরে একটা মানুষ পূর্বে পুরুষ ছিল, পরে অপারেশন করেছে নারীত্ব অনুভব করলো, জানেন কি সব, আমার মনে হয় আপনাদের খবর আছে, আপনারা জানেন এই অ্যাডভান্স কান্ট্রিগুলোতে এইসব নোংরাম হচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় করে নিজের শরীরকে নারীতে তাকিয়ে আর হয়, ভগবান যা দিয়েছেন তাই হয়, কিন্তু এখন এইসব হচ্ছে। এইসব শুনি অবাক লাগে, সবই সম্ভব ভগবানের মায়া, ভগবানের মায়াতে সবই সম্ভব, কি না সম্ভব। এখানে বলছেন যখন এই সুদ্দুন্ন নামক একটা ছেলে হয়ে গেল, তখন তাকে প্রতিপালন করলো, যাক এখন ছেলে হয়েছে, এখন ক্ষত্রিয়গণের বনবিহারের ব্যবস্থা আছে, সেখানে অরণ্যে মৃগয়া আদি করতে তারা যেতে পারে, তাদের অধিকার। সুদ্দুন্ন সুমেরু পর্বতের নিম্নভাগে উপবনে মৃগয়ায় যান, আর মৃগয়ায় গিয়ে সেখানে হঠাৎ একটা জঙ্গলে প্রবেশ করে আবিষ্কার করেন নিজে আবার মেয়ে ছেলে হয়ে গেছেন। কি ব্যাপার হলো, যত তার সঙ্গে যারা ছিল সব দেখছে মেয়ে ছেলে, ঘোড়াগুলো ঘটকি হয়ে গেছে, ঘোড়া আর নেই, সব ঘটকি, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কী হলো রে বাবা, কিছু বুঝতে পারল না। সেই জঙ্গলের মহিমা সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে গৌরী, আমাদের পিতামাতা গৌরী এবং শঙ্কর তারা রহলীলা করছিলেন একদা, আর সেখানে সপ্তর্ষি এই ঋষিগণ, কোন কোন ঋষি সপ্তর্ষি নাকি যাই হোক, ঋষিগণ সেখানে এসেছিলেন। সেই ঋষিগণ এসে দেখলেন অন্য ব্যবস্থা, এখানে থাকা উচিত না, সঙ্গে সঙ্গে চলে গেলেন। আর গৌরী অত্যন্ত লজ্জিতা হলেন, শঙ্কর সেখানে বললেন দেবীকে যে আজ থেকে এই বনেতে যে প্রবিষ্ট হবে সে সঙ্গে সঙ্গে স্ত্রী হয়ে যাবে, কোনো পুরুষের আর এখানে প্রবেশ হবে না। এইভাবে সেই সুদ্দুন্ন সেটা জানতো না বলে সেইখানে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করে স্ত্রীত্ব প্রাপ্ত হয়েছেন। বড় লজ্জার ব্যাপার, এই অবস্থায় কি করেন সোমের পুত্র, সোমের পুত্র অতিঋষির পুত্র, এরা এই সোম আদি সব আছে, সোমের পুত্র এবার বুধ, স্যার প্রসঙ্গ আসবে, তাকে দেখে সেই নারীকে দেখে খুব পছন্দ হলো, তাদের মধ্যে ভালোবাসা হলো, তাতে পুরুরবা নামে এক রাজার জন্ম হলো, তার কাহিনী আমরা শুনব। কিন্তু যখন রাজধানীতে ফিরে এলো, বশিষ্ঠ মুনির কাছে তারা বড় অনুরোধ করলেন, এখন কি হবে, এ তো একে তো রাজধানীতে বসাবার কথা, এখন এই অবস্থা হয়েছে, কি করা যায়। তখন বশিষ্ঠ মুনি শঙ্করের আরাধনা করতে আরম্ভ করলেন, স্তব করতে আরম্ভ করলেন, তাতে শঙ্কর প্রসন্ন হয়ে বললেন কি ব্যাপার, আমাকে কী জন্য স্তব করছ, বলে এরকম এরকম ঘটনা, আমি তাকে পুরুষ করেছিলাম, এখন আবার স্ত্রী হয়ে গেছে, বলে আমার যেটা যেখানে যেটা বক্তব্য মুখের কথা তো মিথ্যা হবে না, তবে তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি, এক মাস স্ত্রী থাকবে এক মাস পুরুষ হবে, এটা করতে পারি। তখন এক মাস পুরুষ এক মাস স্ত্রী থাকবে, এ আবার কেমন কথা, বলে হ্যাঁ, এক মাস যখন তিনি পুরুষ থাকেন তখন তিনি রাজধানী পালন করেন, স্ত্রী হয়ে গেলেই সঙ্গে সঙ্গে অন্দরমহলে লুকিয়ে লজ্জাতে থাকেন। এইভাবে প্রজারা তার উপর কোনোদিন সন্তুষ্ট হতে পারলেন না, স্বাভাবিক ব্যাপার। মনু অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন, মনু দুঃখিত হয়ে যমুনার তীরে চলে গেলেন, সেখানে দীর্ঘদিন সেখানে ভজন করলেন, তপস্যা করলেন। তপস্যা করার ফলেতে তার দশজন পুত্র জন্ম হলো, উপযুক্ত পুত্র, তাদের নাম হলো ইক্ষাকু, নৃগ, সরযাতি, দৃষ্ট, ধৃষ্ট, করুষ, নরিশন্ত, পৃষদ, নভক আর কবি। এদের প্রত্যেকে আলাদা আলাদা কথা বলা হবে, আমি স্পর্শমাত্র করে যাব, কেন বিস্তৃত আলোচনা করতে পারবো না। আবার অম্বরীশের কাহিনী আছে, সেগুলো বিশাল শিক্ষণীয় বিষয়। তাহলে মনু এই বলছেন পৃষদ্র নামক পুত্রকে গোপালের কাজে অর্থাৎ গরু পালনের কাজে লাগিয়েছিলেন। তিনি রাত্রিকালে একদিন অমাবস্যার অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, সেখানে গাভীগণের যে থাকার জায়গা সেখানে একটা শার্দুল একটা বাঘ প্রবেশ করেছিল, সেখানে রাত্রিবেলা তার পাহারা দেওয়ার কথা ছিল, তিনি অন্ধকারেতে কোনো আলো ছিল না, বুঝতে পারেননি, বাঘ এসে সেই বাঘকে তাড়াবার জন্য তরোয়াল নিয়ে এক জোরে মেরেছেন, তাতে কি হলো, সে তরোয়ালের ঘায়েতে বাঘের কর্ণমাত্র কানটা কেটে গেছিল, বাদবাকি কিন্তু বাঘ ধরতে গিয়েছিল সেই গোমাতাকে, গোমাতার গলায় পড়ে গেছে ওই কোপটা, ফলে গোমাতা হত্যা হয়। তার কিন্তু ইচ্ছে ছিল না গোমাতাকে মারা, কিন্তু মরে গেছেন। সকালবেলা উঠে দেখেন গো মাথা মরে গেছে, হায় হায় বাঘ তো মরেনি, বাঘ রক্ত ফেলতে ফেলতে পালিয়েছে। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ছেলেকে তাড়িয়ে দিলেন, দূর হও তুমি এখান থেকে, তোমার মতো ছেলের দরকার নেই। এইভাবে করে তাড়িয়ে দিলেন তাকে। এইভাবে পরপর দেখা গেল কবি তার কোনো বংশ নাই, কেন তিনি বনে প্রবেশ করেছিলেন। কারুষ কারুষ হইতে করুষ হইতে কারুষ বিখ্যাত ক্ষত্রিয় জাতি উৎপন্ন হয়, তারা উত্তর পথ দেশের রক্ষক। দৃষ্ট দৃষ্ট হইতে ধ্রাষ্টি জাতি উৎপন্ন হয়, তারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। নিগ নিগ থেকে তার বংশাবলী বর্ণনা করা আছে। যাই হোক, নরিশন তারও বংশাবলী বর্ণনা করা আছে, দৃষ্ট তারও, এইভাবে পরপর বংশাবলী বর্ণনা করা আছে। এখন স্বরজাতির কথা আসছে। এই স্বরজাতি মনু স্বরজা মনুর পুত্র স্বরজাতি প্রসঙ্গক্রমে বলা ভালো, পুত্রদের ওপর দায়িত্ব দিয়ে মনু তপস্যায় চলে গেছিলেন জঙ্গলে। আগেকার দিনে এটি বিধান ছিল, রাজ্য রাজধানী পালন করুন যাই করুন, তারপরে তো তারা এইসব ছেড়ে দিয়ে চলে যেতেন জঙ্গলে ভগবত ভজনের জন্য। এইটি বেদে বিধান ছিল, কিন্তু পরবর্তীকালে লোকে এইসব ভুলে গেল। ষষ্ঠী বৎসর বয়স হলেই তাকে চিন্তা করতে হতো, ব্যবস্থা করে চলে যাওয়ার দরকার, মানুষের আয়ু বেশি দিন নয়। এইভাবে আমরা স্বরজাতি দেখলাম রাজত্ব করছিলেন। স্বরজাতি একবার তার সমস্ত মন্ত্রী আদি তাদেরকে নিয়ে জঙ্গলে গেছিলেন বিভিন্ন পরিদর্শন আদি বিভিন্ন কাজে। সেই কারণে তিনি তার কন্যা সুকন্যা নামক এক কন্যা ছিল, তাকেও সঙ্গে নিয়ে গেছিলেন। সেই কন্যার যে খেলা সঙ্গিনী ছিলেন, তারা দুজনে এসে খেলছিলেন। খেলতে খেলতে জঙ্গলের মধ্যে সে জানত না, সেই জঙ্গলের মধ্যে চবন ঋষি তিনি ভজন করছেন, ভজন করতে করতে উইয়ের ঢিপি হয়ে গেছে। সে জানত না, সেখানে গিয়ে দেখে সেই কন্যা জঙ্গলে খেলতে খেলতে একটা জায়গায় গিয়ে দেখে একটা জ্যোতি বেরোচ্ছে, সুন্দর দুটো জ্যোতি বেরোচ্ছে। সেই বাচ্চা বুঝতে না পেরে কী করেছিল, সেই কন্যা কাঁটা দিয়ে চোখ বিদ্ধ করেছিল, তাতে কী হয়েছিল রক্তের ফিনকি বেরিয়েছিল। ভয় পেয়ে গিয়ে কন্যা একবারে ছুটতে ছুটতে বাবার কাছে গেছে। এদিকে সেই কন্যার এই যে কৃতকর্মের জন্য তাতে কী হয়েছিল না, সেখানে সমস্ত যারা অবস্থিত ছিল, যারা জঙ্গলে গেছিলেন, তাদের সবারই লঘু সংখ্যা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কোনোরকমভাবে লঘু সংখ্যা হচ্ছে না, সব পেট ফুলে যাচ্ছে, সমস্ত পাগল মৃত্যুর উপক্রম। তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, এটা হচ্ছে চবনমণির চবন ঋষির আশ্রমের জায়গা, কেউ কি কোনো অন্যায় করেছে নাকি, তোমাদের সত্যি করে বলো, আমাদের সবার এরকম অবস্থা হয়েছে, সবার প্রাণ যায়, কারোর লঘু সংখ্যা হচ্ছে না। এরকম বলতে বলতে তখন কি হলো, কন্যা অত্যন্ত ভীত হয়ে বলে ফেললো, বাবা আমি একটা অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি, একটা জায়গায় কাঁটা দিয়ে ফুটো করেছিলাম, রক্ত বেরিয়েছিল। বাবা সঙ্গে সঙ্গে সেই স্থানে দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন হায় রাম, এ তো চবন ঋষি, চবন ঋষির কে চক্ষুভেদ করেছে আমার এই কন্যা, না বুঝে বালিকা ছোট্ট বয়স, কাঁদতে কাঁদতে পায়ে পড়লেন, হে ঋষি আপনি ক্ষমা করুন, এ অত্যন্ত বাচ্চা কিছুই বোঝে না, আপনি দয়া করুন। তারপর চবন ঋষিকে বললেন, এই কন্যাকে আপনার সেবায় আমি দান করে দেবো, আপনি দয়া করে একে গ্রহণ করুন। এই করে চবন ঋষিকে সন্তুষ্টির জন্য চবন ঋষিকে সন্তুষ্টি করার জন্য সেই কন্যাকে চবন ঋষির কাছে অর্পণ করে গেলেন। এখনকার দিনের মানুষের এটা ধারণা হতে পারে, এটা সব এইসব সব সব ফালতু কথা ছিল, বেকার, এগুলো মনে হতো। সতীদাহ প্রথারও ব্যাখ্যা আমি করেছিলাম, আসল আদর্শটা সতীদাহ প্রথার কী ছিল, তখন এটা নোংরামো ছিল না, পরবর্তীকালে এটা যারা অজ্ঞানী ব্যক্তি তারা এটাকে একটা নোংরা প্রথাতে পরিচালনা করেছিলেন। বাস্তবিক পক্ষে সতীদাহ প্রথা কী ছিল, এখানে যে এই কন্যাকে চবন ঋষির হাতে দিয়ে গেল, আপনাদের মধ্যে যারা তত্ত্বজ্ঞান নাই তারা কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট হবেন, কী ব্যাপার হলো, চবন ঋষি একটা বৃদ্ধ মানুষ, তাকে ছোট্ট একটা কন্যাকে দিয়ে গেলেন। এই চবন ঋষি এ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, এটা কোনো একটা জড়জগতের বৃদ্ধ ব্যক্তির হাতে একটা কন্যাকে দিয়ে, তা নয়। আমরা পরে দেখব এই চাবন ঋষি কি করলেন, অশ্বিনী কুমার দ্বয়কে সোমরস পানের ভাগ দিয়েছিলেন বলে, সোমরস পানের ভাগ দিয়েছিলেন, আর তার জন্য এই অশ্বিনী কুমার দ্বয় তাকে কি করেছিলেন, নবযৌবন করে দিয়েছিলেন, একেবারে কোনো রসায়নে একটা স্নান করেছিলেন, সেই রসায়নেতে ডুবিয়ে দিয়েছিলেন। বলছেন এখানে চাম করুন, করে উঠে দেখলেন অশ্বিনী কুমার দ্বয় আর চবন ঋষি তিনটের একই রূপ। কন্যা এবার ফাঁপড়ে পড়ে গেছেন। কন্যা বলছেন আমি তো আমার স্বামীকে চিনতে পারবো না, এখন তো আমার ব্যবিচার দোষ লেগে যাবে, দয়া করে বলুন আপনাদের তিনজনের মধ্যে কে আমার স্বামী। তারা অনেকক্ষণ রসিকতা করলেন, পরে নির্ণয় করে দিলেন অশ্বিনী কুমার এই তোমার স্বামী। তাহলে চেনার উপাচ্ছেন নবযৌবন এত সুন্দর। চবন ঋষির আশ্রমে পরবর্তী সময়ে সরজাতি কন্যাকে দর্শন করার জন্য এসেছিলেন, এসে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন কন্যার উপর, তুমি একই ব্যবিচারিণী হয়েছ, তুমি সেই সর্বজগতের নমস্কারের পাত্র, সে শ্রদ্ধার পাত্র, সেই চবন চবন ঋষিকে বাদ দিয়ে তুমি অন্য পুরুষকে ভজনা করছো, কি ব্যাপার তোমাকে, আমি ত্যাজ্য, তোমার উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে সেখানে কি হলো আমরা দেখলাম, সেই কন্যা হেসে হেসে বললেন পিতাশ্রী, পিতাশ্রী বাস্তবিক পক্ষে ইনি সেই চবন ঋষি তাই নাকি, বলে হ্যাঁ। এইভাবে দেখে গেল। যাই হোক, এখানে আমরা দেখলাম চবন ঋষিকে, চবন ঋষি যেহেতু যজ্ঞের ভাগ দিয়েছিলেন কাকে, অশ্বিনী কুমার দ্বয়কে, তারা হচ্ছে স্বর্গের বৈদ্য, বৈদ্যকে কোনো সোমরস দেওয়া উচিত নয়। আবার আমরা কদিন আগেই যেয়েছিলাম, চার পাঁচ দিন আগে, যে সেখানে যে বজ্র নির্মাণ হয়েছিল, দধিচি মুনি তাকে ইন্দ্র এসে ধমক দিয়েছিলেন, খবরদার এই বিদ্যা ব্রহ্মবিদ্যা দেবেন না, কাকে বলে, অশ্বিনী কুমার দ্বয়কে, দিলে কিন্তু গলা কেটে ফেলব। তখন যখন অশ্বিনী কুমার দ্বয় এসে বলে কী হলো আপনার সঙ্গে, তো কথা ছিল আমাদের এই বিদ্যা দেবেন, বললো আমাকে ইন্দ্র এসে এরম ধমক দিয়ে গেছেন, স্বর্গেরা যায় ইন্দ্র অসন্তুষ্ট হবেন, বলে কোনো চিন্তা নেই, এক কাজ করব আমরা আপনার গলাটাকে অশ্বশিরা করে দেব, তারপরে আপনি এই সব আমাদেরকে উপদেশ করবেন ব্রহ্মবিদ্যা, তারপর আমরা আবার কী করবো অশ্বশিরকে সরিয়ে দিয়ে আবার আপনার আর প্রচুর দক্ষিণা দিয়ে যাবো, কোনো চিন্তার কিছু নেই। এখানে চবন ঋষি যেহেতু যেহেতু সোমরস প্রাণের অধিকার দিয়েছিলেন কাকে, ওই অশ্বিনী কুমার দ্বয়কে নিজের ক্ষমতা বলে, তাতে ইন্দ্র কী করেছিলেন, বজ্র তুলেছিলেন চবনকে মেরে ফেলবেন। চবন কী করেছিলেন, চবন ঋষি নিজের ভজন বলে কী করেছিলেন, যোগ বলে ইন্দ্রের হাতটা বজ্র এরকম নিয়ে এরকম ধরে রয়েছে, আর বজ্র এদিক থেকে এদিকে আসে না, একবার আটকে দিয়েছেন, হাত এরম রয়ে গেছে, বজ্রকে আর নড়তে দেননি। এইভাবে আয়কার ব্যক্তিগণের ক্ষমতা সম্বন্ধে আপনারা সন্দেহবান হবেন না। আমি অনেক আলোচনা করার চেষ্টা করেছি, যদিও এগুলো যথেষ্ট নয়, তাতে আপনাদেরকে এই ধারণা আপনাদের হয়েছে যে রিলেটিভ ওয়ার্ল্ড, এই যে আপেক্ষিক জগৎ, এই আপেক্ষিক জগতে আমার ক্ষমতার প্রেক্ষাপটে আমি অন্যের ক্ষমতাকে তুলাদণ্ডে মেপে নিতে চাই। আবার মুনিরাম চ বিভ্রম এই শ্লোকের ব্যাখ্যা করে আমরা মহাজনের আনুগত্যে এইটা শিক্ষা করেছি, মহাজনগণ ভুল করার অভিনয় করেন, করে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রেখে যান, যার জন্য আমরা আজকে ভাগবতে এইসব প্রসঙ্গ পাচ্ছি। যদি আপনারা বলেন মুনিও মুনিরাম মুনিরাম চ বিভ্রম, মুনিরাও ভুল করে, আমি করেছি, তাতে অসুবিধে কী হলো, তাহলে আপনি তর্কপন্থায় চলে গেলেন, আপনি ভ্রষ্ট হয়ে গেলেন, আপনার দ্বারা আর কিছু হবে না। শাস্ত্রের অনেক গুরু রহস্য সহসা কেউ বুঝতে পারেন না। আমরা দেখেছি হিরণ্যকশিপুর মতো অসুর যে ভগবানের সঙ্গে জিহাদ ঘোষণা করেছিল, সে অসুর পর্যন্ত কি করেছিলেন, সেও তত্ত্বজ্ঞান উপদেশ করেছিল। ডিভিন ক্যান কোট স্ক্রিপচার, আমাদের গুরুবর্গ বলতেন যে এই যে শয়তানগুলো মাঝে মাঝে শাস্ত্রের উদাহরণ দিয়ে থাকে, কিন্তু শয়তানগুলো যখন শাস্ত্রের উদাহরণ দেয় বেশিরভাগ সময় তাদের উদ্দেশ্য থাকে শাস্ত্রের ভেতরে যে গোপন রহস্য এটাকে চাপিয়ে চেপে দিয়ে নিজের যে ব্যবিচার অত্যাচার সেটাকে শাস্ত্রের উদাহরণের সঙ্গে মিলিয়ে তাদের এইটা প্রমাণ করার ইচ্ছা থেকে, দেখো শাস্ত্রে এটা আছে, আমি করেছি, অসুবিধা কিছু নেই। বেশিরভাগই তাই, একশো ভাগের মধ্যে 99 ভাগ এই উদ্দেশ্য থাকে। অসুরগণ, ব্যভিচারী যেসব ব্যক্তিগণ, অসুর রাক্ষস, তারা কি করেন, ভ্রষ্টাচারী ব্যক্তিগণ নিজের চরিত্র, নিজের স্বভাব, নিজের অত্যাচারকে শাস্ত্রের কোটেশনের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য শাস্ত্রের কথা কিছু মুখস্থ করেন, করে আপনাদের কাছে বলেন, তাতে আপনারা বলেন সত্যিই তো শাস্ত্রেতে আছে। যেমন শঙ্করাচার্যের কথা বলছি, শঙ্কর হ সাক্ষাৎ শঙ্কর, তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, সাক্ষাৎ শঙ্কর হচ্ছেন শঙ্কর ভগবান। তিনি জগৎবাসীকে বঞ্চনা করার জন্য ওই শাস্ত্র থেকেই নিয়েছিলেন। কোথা থেকে নিয়েছিলেন? শঙ্করাচার্য যত উদাহরণগুলো তুলেছিলেন কোথা থেকে, বলে মা সেই তো বেদ বেদান্ত থেকেই তুলেছিলেন, বেদ বেদান্ত থেকেই তো তুলেছিলেন। হ্যাঁ, বেদ বেদান্ত থেকে তুলেছিলেন, গীতা থেকে তুলেছিলেন, কিন্তু কি করতে পারলেন, সমস্ত সময় প্রমাণ করার চেষ্টা করলেন মায়াবাদ, কিন্তু তিনি কি মায়াবাদ স্থাপন করতে পারলেন? প্রমাণিত হলো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে পৌঁছালেন, সেই শঙ্কর সম্প্রদায়ের 10,000 শিষ্যের যে গুরু, সেই প্রকাশানন্দ সরস্বতীকে তার যুক্তি খান খান করে প্রমাণ করে দিলেন, কোনো দিক দিয়ে কোনো পয়েন্ট টিকবে না। যদি মায়াবাদ আমি স্থাপন করতে চাই, তাহলে কোনো দিক দিয়েই আমি স্থাপন করতে পারবো না, যেদিক দিয়ে যা। সেই জন্য শ্রী শঙ্কর শ্রীবাদ শঙ্করাচার্য কখনোই ভুলক্রমেও শ্রীবাদ ভাগবতী মহাপুরাণের কোনো উদাহরণ তোলেননি। কেন? ভাগবত প্রতি পদে পদে রসময় করতে গেলে তিনি মায়াবাদ স্থাপন করতে পারবেন না। উপদেশ উপনিষদের কিছু লোকাল বাক্য, প্রাদেশিক বাক্য কিছু তুলে নিয়েছিলেন, হ্যাঁ, সেই সব তুলে নিয়ে এসে আমি কিছু আলোচনা করেছি, আবার সময় মতো করব, আসবে এখানে 11 স্কন্ধে বিভিন্ন প্রসঙ্গ। কিছু কিছু বাক্যকে ওখান থেকে তুলে নিয়েছেন, তুলে নিয়ে এটাকে প্রাদেশিক বাক্যগুলোকে নিয়ে তার চারিদিকে ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে, এই বাক্যটা এই বলছেন। কিন্তু মহাপ্রভু নীলাচলে বেদান্ত ব্যাখ্যান বলে একটা ছোট্ট গ্রন্থ এখানে আজকে প্রায় 8 বছর হলো প্রকাশিত হয়েছে, তার হিন্দি অনুবাদ হয়ে গেছে। ভগবানের ইচ্ছায় একা মানুষ একা যতটুকু ইন মহারাজ জানেন। আজ আপনাদের পরম সৌভাগ্য, এখানে আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, তাকে আপনারা চেনেন না, এরকমভাবে রয়েছেন যে কত বড় বৈষ্ণব তাকে আপনারা চেনেন না, শিশিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ পরমহংস গুরুদেব, যাকে প্রভুপাদ বলেছিলেন গৌড়ীয়গণের মধ্যে শ্রী শিশিল শ্রীধর গোস্বামী মহারাজ হচ্ছে একদম উপযুক্ত প্রচারক। আজ তিনি আমাকে কৃপা করবার জন্য এসছেন, সোতার আসনে বসে রয়েছেন, আমি লজ্জিত, আমার এখানে বসতেও লজ্জা করছে। উনি অত্যন্ত ভালোবাসেন, কৃপা করেন, যাই হোক আপনারা এর কাছ থেকে প্রচুর কৃপা পাবেন। কেন ইনি এর এনার মধ্যে সবচেয়ে বড় কথা হলো কোনোদিন মাশ্চর্য বলে কিছু নেই, এই সাধুকে আমি অন্তর থেকে আদর করি, তার কোনোদিন মৎসরতা বলে কিছু আমি দেখি নাই, আমার মতো একটা অযোগ্য ব্যক্তি তার কথা শ্রবণ করে আমার হেসে গুটি পাটি, কী বলবো কী বা জানি। যাই হোক, প্রসঙ্গক্রমে এই কথা হলো, সেখানে মায়াবাদকে স্থাপন করেছেন শঙ্করাচার্য, কিছু বেদ বেদান্ত থেকে বাক্য তুলে নিয়ে তার এমন ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাগুলো ভক্তি জগতের যারা আছেন তারা কেউই মানবেন না। চৈতন্য মহাপ্রভু ওই ছোট্ট গ্রন্থটা পড়লে আনন্দে ভেসে যাবেন, কীরকম সুন্দর ব্যাখ্যা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ অনুমোদন করেছেন এইসব যুক্তিগুলো, তার জন্যই আমি প্রকাশ করেছিলাম। এখানে আশ্চর্য বিষয় এই যে প্রাদেশিক বাক্যগুলোকে এটা মহাবাক্য বলে স্থাপন করে তিনি ব্যাখ্যা করেছেন, উপনিষদ বেদান্তের বেদের থেকে কিছু তুলেছেন গীতা থেকে, কিন্তু বাস্তবিকভাবে নির্বিশেষবাদ স্থাপন করা সম্ভব হয় না। ভক্তিরাজ্যের যারা মহাজন আছেন তাদের মধ্যে রামানুজাচার্য থেকে আরম্ভ করে মাধ্বাচার্য কীভাবে এই মায়াবাদকে খণ্ডন করেছেন, পরপক্ষ গিরিবর্জ্য বলে একটা গ্রন্থ আছে, খণ্ড বিখণ্ড করেছেন এই আমাদের এই রামানুজাচার্য, মাধ্বাচার্য বিভিন্ন রকম লিখেছেন। মাধ্বাচার্য ভক্তিবিনোদ ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মাধ্বাচার্য আরও বেশি করে, মাধ্বাচার্য শার্দুল বলা সিংহ বাঘ মায়াবাদের ক্ষেত্রে, রামানুজাচার্য তা আগে সবচেয়ে বদ্ধ, রামানুজাচার্য বিশাল খণ্ড বিখণ্ড করেছেন মায়াবাদকে, বিশাল ব্যাপার, এরা কেউ সাধারণ নয়। কিন্তু তাদের সকলের মধ্যে আচার্যত্ব যদি আমরা দেখতে হয়, তার মধ্যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আচার্যত্বের বিরাট বৈশিষ্ট্য লক্ষ্য করি। যদিও এরা কেউ সাধারণ নয়, কিন্তু তাদের মধ্যেও অনন্য সাধারণ হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। কারণ কি, যে তিনি হলেন রাধারানীর থেকে এসছেন, রাধারানীর কাছ থেকে নয়ন মনে মঞ্জুরি। কিন্তু রামানুজাচার্য রামের অনুজ, আর মাধাচার্য কে হলেন, বায়ুর অবতার। কিন্তু আমার আমাদের যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি হলেন রাধারানীর নয়নমণি মঞ্জুরি। তাহলে তাদের মধ্যে বিচারগত বৈশিষ্ট্য দেখলে রাধারানীর বিচারগুলো আমরা প্রভুপাদের কাছ থেকে পেয়েছি। কাজেন ভাগবতের যদি বৈশিষ্ট্য বিচার করতে হয়, কেউ যদি প্রভুপাদকে বাদ দিয়ে দেন, শিল ভক্তিবিনোদ ঠাকুরকে বাদ দিয়ে দেন, আমি দৃঢ়তার সঙ্গে বলব তার ভাগবত পাঠ সর্বাঙ্গীনভাবে পূর্ণ হলো না। যারা গৌরাঙ্গ দর্শনের আলোকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অর্থকে বিচার করবেন, তারাই হচ্ছে কৃতকৃতার্থ হবেন। তারা বুঝতে পারবেন তার ভাগবতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মহিমা, তার রস কীরকমভাবে প্রকাশিত হয়েছেন কিভাবে। যাই হোক, এখন ইন্দ্রের বজ্রকে স্তম্ভন করে দিয়েছিলেন কে, বলছেন চবন ঋষি। চবন ঋষি বলছেন হয়ে গেল, কারণ চবন ঋষি সরজাতিকে সমজাক করে অশ্বিনী কুমার দয়কে সোমপানে সোমরস পাত্র দিয়েছিলেন, তাতে রেখে গেছেন, এসব কথা বললাম। এখন সরজাতির পুত্র আনত্য, আনত্যের পুত্র রেবত, রেবতের পুত্র ককুদ্মি, এসব অনেক ঘটনা, ককুদ্মির কথা আসব, তার কত বীর তিনি ছিলেন সেই সব কথা পরে আসব। ককুদ্মির কন্যা হচ্ছে রেবতী, রেবতীর কোনো উপযুক্ত পাত্র পাওয়া যাচ্ছিল না, কার সঙ্গে বিবাহ দেবেন। ককুদ্মির কন্যা হচ্ছে রেবতী, তিনি বললেন ব্রহ্মার কাছেই চলে যাই, গিয়ে জিজ্ঞাসা করি পিতামহ কি বলেন, কোন কন্যার সঙ্গে, কোন পুত্রের সঙ্গে আমি আমার কন্যাকে বিবাহ দেব। যখন তিনি ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মা সেই সময় ব্যস্ত ছিলেন, সেই সময় সভার কাজ চলছিল, বিভিন্ন রকম গান আদি চলছিল। সেখানে চলতে চলতে যখন সভা সমাপ্ত হলো, তখন ককুদ্মি গিয়ে পায়ে পড়ে বললেন পিতামহ আপনার কাছে এসেছিলাম একটা প্রশ্ন করতে। বলে কি, বলে আমার এই কন্যার বিবাহ দেওয়ার কোনো পাত্র পাচ্ছি না, কার সঙ্গে বিবাহ দেবো যদি বলেন তো আমি বিবাহ দিই। ব্রহ্মা হেসে বললেন কার সঙ্গে বিবাহ দেবে মানে, এখন তুমি যখন যাবে, এখন সত্যযুগ পেরিয়ে এখন তেতা চলে গেছে, এখন দ্বাপর যুগে শেষ হতে চললো, কৃষ্ণ বলরাম এরা আছে, তার মধ্যে বলরাম পরাত্পর অখিলেশ্বর অভিন্ন কৃষ্ণ, তার সঙ্গে তোমার গিয়ে দেখবে ছোটো ছোটো হয়ে গেছে সব মানুষ। তিনি যখন ওই ব্রহ্মলোকে, তাহলে রিলেটিভ ব্যাপারটা এবার আলোচনা করে দেখুন। আমরা সবসময় যে অভিজ্ঞানতা আমাদের আছে তার প্রেক্ষাপটে কোনো কোনো বস্তু যখন আমরা জানতে যাই, তখন সেটার সঙ্গে ট্যালি করি, আমরা মেনে নেবো কি মেনে নেব না, আর্গুমেন্ট করি আমরা এইভাবে। কিন্তু রিলেটিভ ব্যাপারটা প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রভুপাদ সমস্ত শিক্ষিত জগতের মাথাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অপূর্বভাবে তিনি একটা ছোট্ট একটা বুকলেট করেছিলেন, সেটার নাম ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট, ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। এই ছোট্ট গ্রন্থটা যদি কোনো শিক্ষিত ব্যক্তি এটা পড়েন, তো যত তার্কিক হোক আর যত বড় শিক্ষিত হোক তিনি পাগল হয়ে যাবেন। ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট এটা ব্যাখ্যা করেছিলেন, তারই বিভিন্ন অ্যাপ্লিকেশন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিভিন্ন বৈজ্ঞানিক উদাহরণের মাধ্যমে, যাতে আপনারা বলছিলেন সত্যিই তাই। আমরা আমাদের নিজের শরীরের গঠন, পারিপার্শ্বিক পরিস্থিতি, এর দ্বারা অপ্রাকৃত জগতের কোনো বিষয়ে আলোচনা হলেই সন্দিহান হয়ে পড়ব, সন্দেহ চলে এ কী করে হতে পারে, তাহলে কিন্তু আমরা পতিত হব। কারণ গীতাতে আমি একথা বলেছিলাম, আমাদের শরীর ছাড়বা সময় পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত যদি আমরা কোনো না কোনো বিষয়ে ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের পরিকর, ভগবানের বৈশিষ্ট্য, ভগবানের যে কোনো প্রসঙ্গে আমার যদি জীবনে একটা সন্দেহ থেকে যায় যেটা আমি জীবিত অবস্থায় মেলাতে পারলাম না, তাহলে আমাকে আবার পুনর্জন্ম হতে হবে। আর গীতাতে ভগবান পরিষ্কার বলছেন সংশয় আত্মা বিনস্পতি, অপ্রাকৃতিক জগতের কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে তাহলে শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে তার কাছে তত্ত্বজ্ঞান লাভ করে আমাকে সলিউশন বার করতে হবে এই জীবিতকাল। সেই জন্য গীতাতে ভগবান পরিষ্কার জানিয়েছেন, তুমি চ্যালেঞ্জিং মুড নিয়ে কোনো গুরু বৈষ্ণব তত্ত্বজ্ঞানীর কাছে তুমি যাবে কোনো চ্যালেঞ্জিং মুড নিয়ে, তাহলে তোমরা তাকে তাকে কিন্তু তার কাছ থেকে কিন্তু তত্ত্বজ্ঞান পাবে না। যদি তত্ত্বজ্ঞান পেতে হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সম্পূর্ণ কন্ডিশন বলে দিয়েছেন, তদ্বৃদ্ধি পরিপাতেন পরিবেশন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যারা তত্ত্বদর্শী পুরুষ তত্ত্বকে অনুভব করেছেন, তত্ত্ববিদ যাদের বলা হয়, তারা তোমাদের উপদেশ দেবে। আর তত্ত্ববাদী যারা, তারা খালি তত্ত্বকে মুখস্থ করেছেন, তত্ত্বর সঙ্গে তাদের কোনো সাক্ষাৎকার হয় না, তত্ত্বর সঙ্গে তাদের বাস্তবিক কোনো সাক্ষাৎকার হয় নাই। তারা তত্ত্ববাদী, তারা তত্ত্বকে বলতে পারেন, মুখস্থ করেছেন, তত্ত্ববিদ নয়। তত্ত্ববিদ যতক্ষণ না হয় ততক্ষণ লাভ হয়। পারম্পর্যক্রমে যে মন্ত্র আমরা পেয়েছি, অষ্টাদশ অক্ষর আদি সমস্ত যেসব মন্ত্র লাভ করেছি, সেই সব মন্ত্রের দ্বারা পারম্পর্যক্রমে আমাদের কাছে যে মন্ত্রের শক্তি আমাদের কাছে যদি এসে থাকে, যদি আমি ব্যবিচারে অবস্থিত না থেকে থাকি, শুদ্ধ আচরণের যদি যদি চেষ্টা করে থাকি, তাহলে কি হবে, সেই গুরু পারম্পর্যক্রমে সেই মন্ত্রের অর্থ আমার হৃদয়েতে তার স্বরূপ স্বরূপ সমেত প্রকট করবেন। কি বললাম আমি, যে মন্ত্র গুরুবর্গ আমাকে দিয়েছেন গুরুদেব, সেই মন্ত্র আর ভগবান অভিন্ন। সেই মন্ত্র যখন নিজের স্বরূপ ধারণ করে আমার সম্মুখে উদিত হবেন, তখন জানবেন যে আমার এবার ভজন সার্থক হয়েছে, সেটাকে বলে সিদ্ধ। তারই ভজন সিদ্ধ হয়েছে যাকে গুরুদেব কৃপা কৃপা করে যে মন্ত্রাদি উপদেশ করেছেন। যেমন আমি বললাম গায়ত্রী মন্ত্র উপদেশ করেছেন, গায়ত্রীর যে শ্রেষ্ঠ অর্থ, সেটা যদি হৃদয়তে উদিত না হয় তাহলে হয়ে গেল। পরম পূজ্যবাদ সর্বজগতের পূজ্য শিশির শ্রীধর গোস্বামী মহারাজ এই এই গায়ত্রী মন্ত্রের এত সুন্দর ব্যাখ্যা করেছিলেন, যেটা শুনে বিদ্বৎ সমাজ পাগল হয়ে গেছিল, বলে কি অপূর্ব অর্থ ব্যাখ্যা করেছিলেন একে একে সুন্দর গোপনভাবে, কত গুরু রহস্য, কোথাকার এরা সব গোলক বৈকুণ্ঠের আমাদের মতো পাগলকে কৃপা করার জন্য তারা এসছেন, আবার চলে গেছেন নিত্য জগতে। সেখান থেকে তারা যদি আমাদের উপর কৃপা বর্ষণ না করেন, আমরা এক পাও অগ্রসর হতে পারবো না, আমাদের সম্ভব নয়। তাহলে যখন মন্ত্রার্থ অনুভব যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত মন্ত্রদেবতার কৃপা হয়েছে বাস্তবিক আমরা মেনে নেব না। বলে একটা উদাহরণ দিন, ছিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিতে, সাড়ে চব্বিশ চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গেতে, নখরাবিন্দ পাঁচ দশ হাতে, হাতের অঙ্গলের, গালের, কপালের, সেই সব ব্যাখ্যা করেছেন সুন্দর। এখানে একটা অষ্টমী বিন্দু আছে অপূর্ব, জগৎকে মোহন করতে পারে, সেই সব ব্যাখ্যা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীবাদ কিছু মেলাতে পারছেন না, বলে সাড়ে চব্বিশ তো হচ্ছে না, চব্বিশ পর্যন্ত আসতে পারে, সাড়ে চব্বিশ কী করে হলো, কিছুতেই বুঝতে না পেরে তখন তিনি রাধাকুণ্ডের তীরে জলান্ন ত্যাগ করে একেবারে বসে পড়লেন। জলান্ন ত্যাগ করে রাধারানী যখন তিনি উত্তর দেবেন কৃপা করে যে এটা কী জন্য হলো আমি তো বুঝতে পারছি না, তাহলে যদি মন্ত্রের অর্থ না বুঝতে পারি, মন্ত্রের দেবতা তাহলে আমাকে কোনোদিনই কৃপা করবেন না। আমি মন্ত্র দেবতার কাম গায়ত্রীতে, কামদেবে যখন কাম গায়ত্রী কেউ জপ করতে বসে, তখন নখরাবিন্দ থেকে আরম্ভ করে কৃষ্ণের আস্তে আস্তে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন ভগবানের চরণ থেকে আরম্ভ করে মাতা পর্যন্ত সব কিছু, সেই সব বর্ণনা সেই বংশীবাদনরত ভগবান শ্রীকৃষ্ণ কামদেব পুরুষোত্তম তার রূপ যদি আমার সামনে ভেসে না ওঠে, তাহলে কামগায়ত্রী আলোচনা আমার বৃথা হয়ে গেল। তাহলে কামগায়ত্রী যে জপ আমি এতদিন করেছি, আমার নিশ্চয়ই সে কামগায়ত্রী পরিপূর্ণ কৃপা করেননি। কামগায়ত্রী জপ করার সঙ্গে সঙ্গে নখরবিন্দ থেকে আরম্ভ করে ভগবানের সর্বাঙ্গ ধীরে ধীরে ভেসে উঠবে, সাক্ষাৎ দেখা দেবে ভগবান, তাহলে সেই কামগায়ত্রী জপ করা সার্থক হবে। এরকমভাবে মন্ত্রের অর্থ না জানতে পারায় বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন এই শরীর আমি রাখবো না, যদি মন্ত্রের অর্থ না জানি তাহলে মন্ত্রদেবতা কোনোদিনই আমাকে কৃপা করবেন না, তাহলে এই শরীর রেখে আমি আর কি করব। অন্ন জল ত্যাগ করলেন, গৌড়ীয়গণের চিরস্মরণীয় শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ, যার দ্বারা গৌড়ীয় সমাজ আজকে আজকে এই যে বিশ্বনাথ চক্রবর্তীবাদের যে সারার্থবসনী টিকা লাভ করেছে, এই গৌরীয়গণের এই টিকাই হলো জগতে যত টিকা হয়েছে তার মধ্যে আঠেরোটা টিকা অথেন্টিক টিকা আমাদের গুরুবর্গ স্বীকার করেছেন। আঠেরো রকম টিকা, সে আঠেরো রকম টিকার মধ্যে শ্রীল বিশ্বামিত্র চক্রবর্তীবাদের টিকাকে রসিক ভক্তগণ বলেছেন এটা আরও বেশি রসময়। সবার টিকাই ঠিক আছে, কোনো নিন্দনীয় নয়, সবাই ভালো। বল্লভাচার্য থেকে আরম্ভ করে বীর রাঘব, বিজয়ধ্বজ থেকে আরম্ভ করে বল্লভাচার্য ব্যাখ্যা করেছেন, মাধাচার্য করেছেন, সবাই এইভাবে ব্যাখ্যা করতে করতে আমরা দেখলাম সিদ্ধস্বামীপাদ তো আগেই ব্যাখ্যা করেছিলেন। সিদ্ধস্বামীপাদের ব্যাখ্যা অত্যন্ত মনোরম ব্যাখ্যা, কিন্তু সবচেয়ে রসিক রসময় ব্যাখ্যা আমরা দেখলাম কিসে, শিল শ্রী শিল বিশ্বনাথ চক্রবর্তীবাদের এই যে টিকা। এই বিশ্বনাথ চক্রবর্তীবাদ গৌরীয়গণের চিরকাল হৃদয় আকাশে উদিত থাকবেন। শিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ অন্ন জল ত্যাগ করে যখন পড়ে রইলেন তখন রাধারানী সহ্য করতে পারলেন না। রাধারানী সহ্য না করতে হলে রাধারানী স্বপ্নে আবির্ভাবে বললেন ওঠো ওঠো ওঠো, শিগগিরি ওঠো বিশ্বনাথ ওঠো। বলছে আমার প্রিয়নর্ম সখী কস্তুরী মঞ্জুরী, সে যা বলেছেন চৈতন্য চরিতামৃতে এটা মিথ্যে নয়, তুমি মেলাতে পারছো না, তার আমি রাস্তা বলে দিচ্ছি। বর্ণাভিগমত নামক এক গ্রন্থ আছে, তাতে কোন অক্ষরটাকে অর্ধেক অক্ষর মানা হয় সেই হিসাবটা তুমি যদি বুঝতে পারো তাহলে সাড়ে চব্বিশ অক্ষর বলেছে, এটা কোনো অসুবিধা নয়। এইভাবে শ্রীমতী রাধারানী কৃপা করেছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদকে কৃপা করে বলে বলো শ্রীমতী রাধারানী কি জয়, জয় শ্যাম সুন্দর কি জয়। হ্যাঁ, এখানে আমরা দেখলাম রেবতীকে ব্রহ্মা বললেন, রেবতীকে তুমি এক কাজ করো, রেবতীকে বলরাম অভিন্ন কৃষ্ণ তিনি ভগবানের প্রথম প্রকাশ বলদাওজী মহারাজ পরাৎপর অখিলেশ্বর, তাকেই তুমি তাকে তুমি কন্যাদান করো। এইভাবে হলো মনির পুত্র যে নভক, নভক তার পক্ষ নাভাগ, নাভাগ গুরুকুলে বাস করছিলেন। গুরুকুলে বাস করার পরেতে যখন যিনি গুরুকুল থেকে ফিরলেন তখন ভাইদের বললেন যে আপনারা তো সবাই বাপের সম্পত্তি ভাগ করে নিয়েছেন, তো আমার জন্য কি রেখেছেন? তারা সমস্ত তে সরল ব্যক্তি নাভাগ, তা বললো তোমার জন্য তো কিছু রাখা হয়নি, তোমার জন্য পিতাকে রাখা হয়েছে, বৃদ্ধ পিতাকে। পিতার কাছে গিয়ে বললাম আপনি আমার সম্পত্তি বললো ভাইয়েরা, পিতা বললো তোমাকে ঠকিয়েছে ওরা, আমি এ কথা বলিনি, তোমাকে ঠকিয়েছে, আমি একটা মানুষ, আমি কখনো কাউ সম্পত্তি হতে পারি, আমাকে তোমাকে ঠকিয়েছে। এইবার দেখো তুমি দুঃখ করো না, ও ঠকিয়েছে, ওরা নিজেরাই ঠকবে, তুমি এক কাজ করো। পিতা বললেন তুমি অঙ্গিরস, অঙ্গিরস মুনিরা সত্য করছেন সেখানে কি প্রতি তৃতীয় দিনে তারা কি করা উচিত সেগুলো ভুল হয়ে যাচ্ছে, তুমি গিয়ে সেগুলো সব বলো, সুক্ত পাঠ করছেন তারা। সেখানে বললে সেই অঙ্গিরস অঙ্গিরা ওই যে অঙ্গির অঙ্গিরসরা সত্র সমাপন করে যে ধনদৌলত থাকবে তারা যাওয়ার সময় তোমাকে দিয়ে যাবে, অনেক ধনদৌলত পাবে। তিনি তখন গিয়ে সেই সব সেবা করলেন বাবার পরামর্শে, তাতে তারা যাওয়ার সময় সব সম্পত্তি তাকে বললো তুমি আছো তুমি নিয়ে নাও। যেই নিতে যাবেন তখন কৃষ্ণ বনে এক এসে একজন রুদ্র ভয়ঙ্কর মূর্তি তার সামনে দাঁড়ালে, এই কী নিচ্ছ এগুলো সব আমার, যজ্ঞের যত ভাগ থাকে সব রুদ্রের ভাগ শেষ অংশ, যাও বিশ্বাস নামে পিতাকে জিজ্ঞাসা করে এসো। পিতার কাছে জিজ্ঞাসা, পিতা আপনি যে বলেছিলেন সম্পত্তিগুলো ফেলে চলে যাবো, ওদের যা লাগবে না অবশিষ্টগুলো তুমি নিয়ে নেবে। কিন্তু নিতে গেলাম, গিয়ে দেখলাম বিরাট ভয়ঙ্কর সব রুদ্রজি আবির্ভাব হলে, এই এগুলো সব আমার তুমি কি নিচ্ছ, বলে বকলেন আমাকে, কী করবো? পিতা বললে হ্যাঁ বাবা সত্যি কথাই তাই, এইটা রুদ্রেরই যজ্ঞের শেষ ভাগ, রুদ্রেরই পাওনা। তো এখন তিনি গিয়ে বললেন পিতা বলেছেন এই যুদ্ধের যজ্ঞের যে শেষ ভাগ এসব আপনারই পাওনা, আমি কিছু নেব না, আমি চললাম। রুদ্র বলে দাঁড়াও, তোমার উপর আমি অত্যন্ত সন্তুষ্ট, কেন তুমি এই তত্ত্ব সত্যি কথা সত্যের আশ্রয় করেছো, যাও এগুলো তুমি নিয়ে চলে যাও, যাও এটা সব দিয়ে দিলেন। এইভাবে করে কি হলো, নভাগ নন্দন নাভাগ কি করলেন, এই ধন সম্পত্তি সব পেলেন, এইবার ধন সম্পত্তি লাভ করলেন, ধন সম্পত্তি সব লাভ করলেন। যদিও ধন সম্পত্তির ওপর তার কোনো স্পৃহা সেরম ছিল না, যাই হোক, রুদ্র সন্তুষ্ট হয়ে তাকে সনাতন ব্রহ্ম জ্ঞান উপদেশ করলেন আর ধনও দিয়ে দিলেন। ভগবান যার উপর রুদ্র সন্তুষ্ট হন তাকে সবই দিয়ে দেন, অল্পেতে সন্তুষ্ট তিনি। এই প্রসঙ্গে আসবে বিকাশুরের প্রসঙ্গ, সেখানে কীরমভাবে নারদজি মহারাজকে জিজ্ঞাসা করবেন, সেই সব কথা আসবে প্রসঙ্গ সুন্দর। তাহলে এখানে এই যে নভাগ নভগনন্দন নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ, অম্বরীশ সপ্তদ্বীপের অধিপতি ছিলেন, রাজা ছিলেন, সর্বক্ষণ তিনি বাসুদেবের আরাধনা করতেন। তার প্রসঙ্গ এবার আমাদের বিস্তৃত, আমরা বংশাবলী বর্ণনা প্রসঙ্গে এসবগুলো বলছিলাম, এখন আমরা এখানে ফিরে যাব যে কিভাবে অম্বরীশ মহারাজের কাহিনী। অম্বরীশ মহারাজের কাহিনীতে আমরা ফিরে যাব, অম্বরীশ মহারাজ কিভাবে ভগবানের সেবা করতেন সে বড় আশ্চর্যের কথা। আমি সময় সময়ে আলোচনা প্রসঙ্গে আপনাদের বলেছিলাম যে আমাদের নববিধা ভক্তির এক এক অঙ্গ এক একজন যাজন করে এক একজন আচার্যের ভূমিকায় রয়েছেন, এসব কথা আমি আলোচনা করেছিলাম। কিন্তু এক্সিলেন্ট কথা, অম্বরীশ মহারাজ নববিধা ভক্তির নটা অঙ্গই সাইমুলটেনিয়াস একই সঙ্গে যাজন করেছিলেন, নটা ভক্তি একই সঙ্গে যাজন করেছিলেন। এই সব যাজন করে তিনি জগতের কাছে পরম পূজোর পূজ্যপ্রাপ্ত হয়েছিলেন, বড় আশ্চর্য কথা। সপ্তদ্বীপের অধিপতি হয়েও তার বিন্দুমাত্র কোনো অভিমান ছিল না, যেটা আমরা শিক্ষা করছি সকাল বলি মহারাজের শিক্ষা থেকে। আমরা সকালে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছিলাম, যারা বলি মহারাজের প্রসঙ্গ শুনল কিন্তু আজ সকালের প্রসঙ্গ শুনল না, তাদের আলোচনা শ্রবণপূর্ণ হলো না, অনেক গুরুত্বপূর্ণ কথা। অনেক ভক্ত চলেও গেছেন পুরীতে, অনেক ভক্ত শুনছিলেন, তাদের মধ্যে কাউকে সব পুরীতে, তারা নবকলেবর দেখবেন, এখানে যে নবকলেবর হয়ে যাবে সেটা তারা বুঝতে পারলেন না, যাই ঠকে গেলেন, অনেক ভক্ত গৌড়ীয় ভক্ত চলে গেলেন, আলোচনা তাদের শোনা এটা বিক্ষিপ্ত শ্রবণ হয়ে গেল। যাই হোক, এখানে আমরা দেখলাম যে এই একমাত্র অম্বরীশ মহারাজকে দেখি নববিধা ভক্তিকে একই সঙ্গে যাজন করেছিলেন। এ রাজা সপ্তদ্বীপের অধিপতি হয়েও কাউর উপর কোনোরকমভাবে অত্যাচার আদি গত কীরকম তার শাসন ইত্যাদি আশ্চর্য কথা আপনারা দেখবেন এখানে। তা বাসুদেবে ভগবতী তদ্ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাবম পরম বিশ্বম জেনেদম লোষ্টবত স্মৃতম। ভগবানের চরণে এমনই তিনি ভক্তি লাভ করেছিলেন সাধুগুরু বৈষ্ণবকে ভগবানের থেকে অভিন্ন দর্শন করতে। বাসুদেবে ভগবতী তদ্ভক্তেষু চ সাধুষু, তার ভক্ত এবং সাধুগণকে অর্থাৎ সাধুগণকে একটা তত্ত্ব অনুভব করতেন। প্রাপ্ত ভাবম, তিনি ভাবপ্রাপ্ত হয়েছিলেন আর এই সব বিশ্বকে ভগবত সম্বন্ধে দেখতে শিখেছিলেন। তিনি নিজেকে বিরাট কিছু মনে করতেন না। আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে এরকম কেসটা, এরকম ঘটনা রেয়ার অম্বরীশ মহারাজের জীবনে দেখেছি, যেখানে জনক মহারাজের জীবনে দেখেছি, তারপর পিথু মহারাজের জীবনে দেখেছি, এদের সব এক্সেপশনাল কেস। তারা সপ্তদ্বীপের অধিপতি হয়েও তাদের বিন্দুমাত্র কোনো স্ময় অর্থাৎ অভিমান কোনোদিন তাদেরকে স্পর্শ করতে পারেনি। আর যাদের অভিমান আসতে পারে তাদেরকে তো ভগবান, সে একটু আগে আমরা আলোচনা করেছিলাম, যাদের অভিমান আসতে পারে তাদের সেই অভিমানের বস্তুগুলোকে যদি কৃপা করেন ভগবান অভিমানের বস্তুগুলোকে ঘেরে নেন। আর গুরু সেবার অবান্তর ফল হলো কি, কিছু বৈভব, কিছু কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এসব লাভ করা। গুরু বৈষ্ণব যারা শুদ্ধ ভূমিকায় রয়েছেন তাদের কোনো এই জগতের লাভ পূজা প্রতিষ্ঠা বিন্দুমাত্র স্পর্শ করে না, তারা কোনো জগতের পূজা গ্রহণ করেন না, তারা জগতের কাউর কোনো পূজা গ্রহণ করেন না, তারা সব কিছু পূজা সেই গুরুপাদ পদ্মের চরণে দিয়ে দেন। এইভাবে পারম্পর্যক্রমে সব পূজা চলে যায় ভগবানের চরণে। দস্যু লম্পট যারা, তারা গুরুদেবের সেবক লিবে নাম কিনে গুরুদেবের আসন, গুরুদেবের সম্পত্তি, গুরুদেবের যা কিছু সেগুলো লুট করে নিয়ে নিজের সেবাতে লাগিয়ে প্রমাণ করতে চান আমি গুরু হয়ে গেছি। গুরুভাবে হয় না। সব ইমন কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংশে বৈকুণ্ঠ গুণান বর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকরচ্যুত সুত কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্ভীত গাত্রস্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎতুলসারসনম তদর্পিতে পাদৌ হরের ক্ষেত্রপদানুসর্পণে শিরেও শিরো ঋষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাস্যে নতু কাম কাম্যা যথোত্তমশোকজনাশ্রয়ামতি সবই মন কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংশে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চ করচ্যুত সুত কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্ভীত গাত্রস্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎতুলসারসনম তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্রপদানুসর্পণে শিরৌ ঋষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাস্যে নতু কাম কাম্যা যথোত্তমশোক জনাশ্রয়ারতিঃ। শ্রী শ্রী অম্বরীশ মহারাজ কি জয়! অম্বরীশ মহারাজই ছিলেন একমাত্র যিনি মনটাকে কৃষ্ণের চরণারবিন্দে সমাহিত করে রাখতে পেরেছিলেন। এই অম্বরীশ মহারাজই নিজের বাক্যকে কৃষ্ণের গুণানুকথনে, বৈকুণ্ঠ গুণানুকথনে রাখতে পেরেছিলেন। নিজের হস্তযুগলকে সর্বদা হরির মন্দির মার্জন, ক্ষেত্র আদি মার্জনে লাগিয়েছিলেন। শ্রুতি এই কানটাকে ভগবানের কথা শ্রবণের কাজে লাগিয়েছিলেন। জড়জগতের ব্যর্থ কথায়, জড়জগতের কোনো ব্যর্থ কথা শ্রবণে কাজে লাগাননি। আর মুকুন্দ লিঙ্গালয় দর্শনে, মুকুন্দের ভগবানের যে শিবগ্রহ আদি সেগুলো দর্শনের ক্ষেত্রে আহা মরি মরি ভগবানের এই রূপ দর্শন করেছিলেন। হ্যাঁ, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিতেও আর তার ভৃত্য সাধুগুরু বৈষ্ণব দেখলেই তার গাত্র স্পর্শ করে, চরণ স্পর্শ করে কেমন আছেন, কিরাম আছেন, তার সঙ্গে কথা আলোচনা, ভগবত প্রসঙ্গ এই সব, তার তদ্ভৃত্য গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম। আর ঘ্রাণঞ্চ তার ঘ্রাণটাকে ভগবানের চরণে নিবেদিত, যে সমস্ত তুলসী চতুষম যেগুলো লাগানো হয়, অর্থাৎ চন্দন আর কস্তু কস্তুরি সমস্ত ঘষে বানানো হয়, সেগুলো ভগবানের লেপন দেওয়া হয় চরণে। সেই সব ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে তার চরণের সৌগন্ধ আঘ্রাণ করা যায়। চরণে তুলসী, বিভিন্ন রকম পুষ্প আদি তার গন্ধ। আর সে তুলসী যে চরণে দিয়েছে, সে চরণ তুলসী নিয়ে জিহ্বায় দিয়ে জিহ্বাকে, রসনাকে, সমস্ত জড়জগতের কুৎসিত রস থেকে উদ্ধার করবেন। কিভাবে কিভাবে চরণ তুলসী, ভগবানের চরণের তুলসী, জগন্নাথের এই প্রসাদ, এর দ্বারা জিহ্বার যে লাম্পট্য, জিহ্বা তোমাকে এতদিন অত্যাচার করে যা চেয়েছে নোংরা কুৎসিত তাই খেয়েছে মানুষ, খায়নি। আমাদের এক মহাজন মজা করে বলতেন, মানুষের এই জড়জগতের মানুষের মুখটা হলো হাইডেন, হাইডেন হাইডেন দিয়ে সাপ ব্যাঙ মাছ কচ্ছপ যা কিছু সব যায়, হাইডেনে সবই যায়, গু মুত। এই জন্য মানুষগুলো এত বুদ্ধিমান, বাজার থেকে মড়া কিনে এনে খায়। আমরা মড়াকে মরে গেলে পুড়িয়ে দিয়ে আসি, ও মড়া পয়সা দিয়ে কত করে মড়া বলে 500 টাকা কেজি, বলে দে 1 কেজি দে, বাড়িতে আত্মীয় এসছে, এইভাবে মড়া কিনে নিয়ে এসে খায়। এত লজ্জার ব্যাপার এরা শিক্ষিত সমাজ মনে করে। যাই হোক, এখানে তুলসী চরণ তুলসী জগন্নাথের এক একটা আমাদের গুরুপাদদনে দেখেছি, মহারাজ জানেন। রোজ সকালবেলা উঠে সব হয়ে গেল, প্রথমে কিছু খেতে লেখাবেন না, আগে চরণামৃত, তারপর জগন্নাথের একদানা প্রসাদ আগে মুখে দেবেন, তারপর অন্য কথা। একাদশী হলে তো কোনো কথা নেই, কিন্তু এইভাবে দেখেছি এই মহাজনগণ মহাপ্রসাদকে কীভাবে সম্মান করতে হয় সেগুলো দেখিয়েছেন, বড় আশ্চর্য। এভাবে দেখলাম তিনি এইভাবে ভজন করেন, একদা দ্বাদশীর দিনেতে তিনি একাদশী দ্বাদশী একাদশীর দিনেতে উপবাস করেছেন, নিরম্ব উপবাস। একাদশীর অনেক রকম নিয়মের কথা, বেশ কয়েক রকম নিয়মের কথা হরিভক্তি বিলাসে বলা আছে। তার মধ্যে সর্বপ্রধান হল নিরম্ব উপবাস, অর্থাৎ আগের দিন যেদিন যেদিন উপবাস হবে তার আগের দিন কী করতে হবে, সংযত হয়ে জীবনযাপন করতে হবে। অত্যন্ত সবসময় সাধুরা তো সবসময় সংযত থাকে, তাদের ওই জন্য তাদের নামই হয়ে গেছে সাধুদের সুব্রত। কেন? সবসময় সুব্রত ধারণ, তার জীবনের পুরুষোত্তম ব্রত, কার্তিক ব্রত, এদের তাদের সবসময় কার্তিক ব্রত। যারা শুদ্ধ বিষ্ণব তাদের জীবনে আমাদের এটা নিয়ম সেবা ব্রত, এটা নিয়ম সেবা আমাদের জন্য। কিন্তু শুদ্ধ গুরু বলছে সবসময় নিয়ম সেবা ব্রত, তাদের আর কি সবসময় চলছে, আমাদের শিক্ষার জন্য দেখান। তাহলে আমরা দেখলাম এখানে একাদশী সম্বন্ধে অনেক বিচার হরিভক্তি বিলাসে বলা আছে। তার মধ্যে এক কথা হলো এই যে যদি একাদশীর আগের দিন কেউ কেউ নিরম্ব উপবাসে একাদশী করতে যায়, আগের দিন সে কী করলে মধ্যাহ্নে এক আহার করবে শুদ্ধভাবে। এক আহার করলে এক আহারের মধ্যে অনেক বিশেষত্ব আছে, কেউ ভবিষ্যৎ কোনো কিছু খেতে পারে, সেটা তার যেটা অনুকূল হয়। পরের দিন তার পরের দিন সারাদিন উপবাস থাকবেন, তার পরের দিন কী করবেন, এক আহার করবেন, পরের দিন আবার এক আহার। এইভাবে কঠোরভাবে করা, যারা পারবেন না তারা অনেক সময় অনেকে করেন কি, খালি একাদশীর দিনটা নির্জলা রাখেন, তার আগের দিন দু তিনবার চারবার যতবার খুশি খেয়ে নেন। তাতে পারেন না আর কী করবেন, শরীর অন্নগত শরীর এই কলিকাল, তারপরের দিন আবার আহার করে নেন, এক আহার করেন না। এরকম এক কেউ কেউ করেন, কেউ কেউ করেন খালি ফলাহার করে, একবার ফলাহার করে জীবনযাপন করেন, একবার মাত্র ফলাহার করেন, করে জীবনযাপন করেন এইভাবে। তারপরে দেখা গেল ফলাহার করলেন, পরের দিন পালন করে নিলেন, এইভাবে বিভিন্ন রকম নিয়ম আছে। সেই নিয়মগুলো পালন করলে পরে তাহলে, আর সবচেয়ে বড় কথা, একাদশী পালন করার মানেই হলো একাদশীর দিনেতে ভগবানের সান্নিধ্যে থাকা, অর্থাৎ হরিগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে সর্বজ্ঞন সর্বক্ষণ ভগবানের গুণানুবর্ণন কীর্তন, এটা হলো উপবাস। উপ মানে সমীপে, বাস করা এটি উপবাস। উপবাস মানে হলো সমীপে, ভগবানের সমীপে বসবাস করা, ভগবানের গুণাবলী সর্বক্ষণ শ্রবণ করব, ভগবানের ভগবানের স্মৃতি নিয়ে থাকব, এইটা একাদশীর মূল অর্থ। কিন্তু অনেকে খালি উপবাসটাকেই বড় করে দেখেন, উপবাস তো করতেই হবে, কিন্তু উপবাসটাই বড় কথা নয়, সেটা তো আছেই, তার সঙ্গে ভগবান স্মৃতিটাই সবচেয়ে বড় কথা। শ্রীল অম্বরীশ মহারাজজি উপবাস করেছেন, উপবাসের পরের দিন পালন করবেন, পালনের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে দেখে তিনি এখন খুব চিন্তিত হয়ে পড়েছেন। সঙ্গে যে সমস্ত ঋষিমুনিরা আছেন, ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাদের বলছেন আমার এখন কী করণীয়। কারণ বলছে অম্বরীশ মহারাজের কাছে দুর্বাসামুনি চলে এসছেন, দুর্বাসামুনিকে সম্ভাষা করেছেন, তাকে তিনি বললেন আমি গঙ্গায় আমি যমুনায় স্নান করে আসি, তারপর আমি তোমার এখানেই প্রসাদ প্রসাদ পাবো। এখানে এই কথা বলে চলে গেলেন দুর্বাসামুনি। দুর্বাসামুনি চলে যাওয়ার পর সেখানে যে স্নান আদি করলেন, করতে করতে যে সেখানে ভজন করছেন, হঠাৎ সেখানে বুঝতে পারলেন যে এই অম্বরীশ আমাকে ছেড়ে পালন করে নিয়েছে। তখন এখানে কাঁপতে কাঁপতে কাঁপতে গেলেন, কি তোমার আমি অতিথি, তুমি আমাকে ছেড়ে পালন করে নিলে। অম্বরীশ মহারাজ কোনো অন্যায় করেননি বাস্তবিক শাস্ত্রের বিচারে। বিচারে নিয়ম হলো যদি একাদশীর মুহূর্ত যে পর্যন্ত একাদশী আছে, একাদশীর সময় যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে ব্রত বৈগুণ্য হবে, ব্রতের লাভ হবে না। সেই জন্য সময়েতে থাকতে পালন করার বিধান বলা রয়েছে। অনেক সময় আমাদের এই বৈষ্ণব সময় অনেক কনফিউশন দেখা দেয়, এক ব্রত শেষ হলো দ্বাদশী বামনদেবের ব্রত আরম্ভ হবে, বিভিন্ন লোক বিভিন্ন একাদশীর সময় অনেক অনেক নিত্যানন্দ ত্রয়োদশী এই নিয়ে অনেক ঝামেলা হয়। কিন্তু যারা যদি তত্ত্বজ্ঞানী পুরুষ হন, তারা যদি উপলব্ধি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোনো রকম কোনো, যারা সঠিক নির্ণয় করতে পারবেন আর যারা বোকা তারা ভেঙে দেবেন, একটা ব্রতকে ভেঙে দিচ্ছেন আর একটা ব্রতকে করছেন। নিত্যানন্দ ত্রয়োদশী ভেঙে দেওয়ার কোনো প্রশ্নই নেই, অথচ একাদশী করে ভাঙতে পারবো না। এইসব ব্যাপারগুলো সমাধান কী করে হয় এইসব মহাপুরুষগণ আমাদের জানিয়েছেন। যাই হোক, এখন এখানে শিলা অম্বরীশ মহারাজ কোনো অন্যায় করেননি, তিনি সাধুগুরু বৈষ্ণবকে হাত জোড় করে যে আমার এখন কী করণীয়, পারণের সময় তো অতিক্রান্ত প্রায়, কী করব সময় না থাক, বলে রাজন এক কাজ করুন, আপনি আপনি এক সর্ষে বিন্দু জল নিয়ে আপনি পারণ করুন, কেন আপনি তো নির্জলা ছিলেন, যারা নির্জলা ছিলেন তারা কুশাগ্রে এক বিন্দু জল নিয়ে খালি ছিটে একটু পারণ করুন, তাতে কি হবে ব্রত বৈগুণ্য হবে না, আর তাতে তাতে তাতে উপবাস ভঙ্গও হলো আর সঙ্গে সঙ্গে উপবাস থাকাও হলো, দুটোই হলো, উপবাস ভঙ্গও হলো তার সঙ্গে সঙ্গে উপবাস রাখা হলো। অনেক ব্যক্তি আছেন যারা সূর্য ডুবে গেলে কোনো ভোজন করেন না, প্রভুপাদ আদি কেউ করতেন না, আবার কেউ কেউ রাত্রিকালে মাত্র কেবল দুগ্ধ আহার করতে পারেন, কেবল একটু সামান্য দুগ্ধ, দুগ্ধ আহারেতে তাদের ওই ব্রত ভঙ্গ হয় না, দুগ্ধ আহারের ফলে তাদের কোনো অসুবিধা হয় না, এসব অনেক নিয়ম আছে শাস্ত্রের। এখানে আমরা দেখলাম ব্রত বাঁচাবার জন্য অম্বরীশ মহারাজ বাধ্য হয়ে একটা খালি সর্ষের থেকেও ছোটো দানা কুশাগ্রে জল নিয়ে পারণ করেছিলেন, তাতে দুর্বাসামুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে এসছিলেন, এসে রাজাকে একেবারে অভিশাপ দিয়ে দিয়েছিলেন, বলেছেন তোমাকে এখন দেখছি কি করা যায়, বলে জটা থেকে জটা ছিঁড়ে ফেলেছিলেন, তাতে কি করেছিলেন এক কৃত্যা উৎপন্ন হয়েছিল সর্বনাশ কাণ্ড, সে অম্বরীশ মহারাজের মতো মহাভাগবত তাকে মারবার জন্য দৌড়াচ্ছে। তখন কি হলো, ভগবান ভক্তবৎসল ভগবান সহ্য করতে পারলেন না, তিনি কি করলেন সঙ্গে সঙ্গে সেখানে কি হলো তাকে তাড়া করতে আরম্ভ করলো, কি সুদর্শন চক্র, সুদর্শন চক্র তাড়া করতে আরম্ভ করলো। অম্বরীশ মহারাজের কোনো বিকার নেই, অম্বরীশ মহারাজের কোনো ব্যস্ততা নেই, কোনো টেনশন নেই, কিছু নেই, তিনি ভক্তিতে আপ্লুত হয়ে খালি এই দুঃখ করছেন, আজ আমার কাছে এই ঋষিবর এলেন দুর্বাসা, তার সেবা আমি করতে পারলাম না, সত্যিই তো আমি অন্যায় করেছি, আবার উপায়ও ছিল না, আমি তাকে ছেড়ে পালন করবার জন্য আমার ব্যস্ত হইনি, কিন্তু আমার ব্রত তো ভেঙে যাবে, হে ভগবান আমায় ক্ষমা করো, তিনি নিজেকেই দোষারোপ করছেন। এদিকে চক্র তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে কাকে, এই অম্বরীশের চরণে অপরাধকারী দুর্বাসামুনিকে, দুর্বাসামুনি পাগলের মতো দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে দৌড়াতে স্বর্গমত্ত পাতাল কোনো জায়গায় গিয়ে স্থান পাচ্ছেন না, শেষে কোথায় গেলেন, বলে সেখানে চলে গেলেন কৈলাস পর্বতে শঙ্করের কাছে, কৈলাস পর্বতে গিয়ে শঙ্করের চরণে আশ্রয় নিলেন, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি এরকম অবস্থা, কেন দুর্বাসা হলো শঙ্কর ভগবানেরই অংশে আবির্ভাব হয়েছেন, আমরা এটা দেখব পরে, দত্তাত্রেয় দুর্বাসা এবং এই সোম তিনজন তিন দেবতার কী কী অংশে আমরা সব আলোচনা করব, অত্রিমণির পুত্ররূপে ছিলেন তারা। আলোচনা প্রসঙ্গে দেখলাম যে এখানে অত্যন্ত ভীত হয়ে পড়লেন দুর্বাসা, শঙ্কর ভগবানের কাছে কাতর স্মরণ প্রার্থনা করলেন, শঙ্কর বললেন কী ব্যাপার, বলে এরম ঘটনা ঘটেছে, বলে তাহলে তো আমি আর কিছু করতে পারব না, যখন সুদর্শন রেগে গেছে, সুদর্শন ভগবানের ইচ্ছা শক্তি, ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন সুদর্শন ভগবানের ইচ্ছা শক্তি, সুদর্শন যখন রেগে গেছেন আমার আর কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না, তুমি অন্য জায়গায় দেখো আশ্রয়, প্রথমে তো ব্রহ্মার কাছে গেছিলেন, ব্রহ্মাও আশ্রয় দিলেন না, ব্রহ্মাও দিলেন না, ব্রহ্মা কোনোরকম বলে আমার কিছু করার নেই, শেষকালে কি হলো, শেষকালে কি হলো ভগবানের চরণে শরণাপন্ন হলেন। ভগবান বললেন, ভগবান যখন জানলেন ঘটনা সবই জানেন, বলে এতে আমার কিছু করার নেই, অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ, হে দ্বিজ আমাকে বিভিন্ন শাস্ত্রে সরাট পুরুষ বলে বর্ণনা করা হয়েছে, বলে মহারাজ এক্ষুনি আপনি যখন শুরু করেছিলেন জন্মাদর্শ যত সেখানে সরাট বলেছিলেন ভগবানকে, ভগবান কাউর উপর নির্ভর করেন না, একমাত্র একচ্ছত্ব অধিপতি, আবার এখন ভগবান নিজে বলছেন, তাহলে কি আপনি ভুল ব্যাখ্যা করেছিলেন, বলেন না ভুল ব্যাখ্যা করিনি, দুটোই সত্য, বলে দুটো সত্য কী করে হয়, সে আলোচনা প্রসঙ্গে আমি অনেক অনেক আপনাদের সভায় হয়তো আলোচনা হয়নি, বিভিন্ন বড় বড় সবাই আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলেন একমাত্র ভগবানের ক্ষেত্রেই এটা সম্ভব হয়। যে সমস্ত বিরুদ্ধ গুণাবলী আছে, আমি দশম স্কন্ধ আলোচনা এটা পরিষ্কার করব বিজ্ঞানভিত্তিকভাবে, যে সমস্ত বিরুদ্ধ গুণাবলী আমাদের চোখেতে প্রচণ্ড কন্ট্রাডিকচারি, এটা সংঘর্ষ, এটা থাকলে এটা কী করে হয়, এই তো বললেন সরার, সঙ্গে আপনাদের কোনো কিছুই মুখে আটকায় না, এই তো বললেন সরার, আবার সঙ্গে সঙ্গে বলছেন অহম ভক্ত পরাধীন, তা নিশ্চয়ই খারাপ, এই ব্যাপার তো মিলছে না, বলে এগুলো সব তার্কিক পুরুষদের, তার্কিক ব্যক্তিদের আলোচনার বিষয় নয়, এখানে দুটোই সত্য। ভগবানেতে বিরুদ্ধ গুণাবলীর সমাশ্রয় খুব সুন্দরভাবে মিলে যায়। অন্য ব্যক্তিগণ, জড়জগতের যত ব্যক্তি আছে, তাদের জীবনে বিরুদ্ধ গুণাবলী কোনো মিলতে পারে না, বিরুদ্ধ গুণাবলীর একই সঙ্গে সমাশ্রয় হতে পারে না, একমাত্র ভগবানই আছেন যার ক্ষেত্রে বিরুদ্ধ গুণাবলী আপনাদের সামনে উদয় হলেও সেই বিরুদ্ধ গুণাবলীর কীরকম ধরনের সুসামঞ্জস্য প্রাপ্ত হচ্ছে এগুলো টীকাকাররা আমাদেরকে দেখিয়েছেন, মহাপুরুষগণ বলে হ্যাঁ একমাত্র ভগবানের ক্ষেত্রে এটা সম্ভব, অন্য কাউর ক্ষেত্রে, অন্য যার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে যাবে সেখানে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে, ধোকাবাজ হয়ে যাবে, ধোকেবাজ, কিন্তু ভগবানের ক্ষেত্রে এরম হবে না, কারণ তিনি হচ্ছেন ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত গুণের সমাশ্রয়, তার ক্ষেত্রে এগুলো কোনোটাই বিচিত্র নয়। সেই জন্য বলছেন অহম ভক্ত পরাধীন হি অসতন্ত ইব দ্বিজ, একথা ঠিকই বলেছেন, তিনি ঠিকই বলেছেন, তিনি মিথ্যে বলেননি। সাধুভী সাধুভীর গ্রস্ত হৃদয় ভক্তির ভক্ত জনপ্রিয়, আমি ভক্তের পরাধীন, এটা হচ্ছে প্রেমের কথা, ভালোবাসার গুণে ভগবানকে কিনে নেওয়া যায়। চৈতন্য মহাপ্রভু আমরা তার জীবন লীলায় বারবার দেখি যে মহাপ্রভু কোনো কোনো সময় বলেছেন তুমি যে তুমি আমাকে কিনে নিলে, তুমি আমাকে যেখানে বিক্রি করবে আমি বিক্রি হয়ে যাব, এই কথাগুলোর মানে কী ছিল, তুমি আমাকে সত্যরাজ খানকে বলে তোমার তুমি যে গ্রন্থটা লিখেছ তাতে একটা শব্দ আছে নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই একটা শব্দতে আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি, তোমার বংশের কাছে আমি বিক্রি করে দিয়েছি, তুমি আমাকে যেখানে বিক্রি করবে আমি বিক্রি হয়ে যাব, এগুলো সব হলো প্রেম রাজ্যের কথা, যেটা বিশ্বনাথ চক্রবর্তীবাদের গুরুভাষ্টকমে সাক্ষাৎ হরিত্যেন সমস্ত শাস্ত্রেই রুক্তস্তথা ভব্যতে এব সদ্বি কিন্তু পূর্বর্য প্রিয়বতস্থ বন্দে গুরুশ্রী চরণারবিন্দ ইত্যাদি আলোচনা আমরা করে থাকেন। তাহলে প্রিয়ত্বে ভালোবাসাতে ভগবানের সঙ্গে অভিন্ন হয়ে গেছেন, ইনসেপারেবল, তাকে আলাদা করা যাচ্ছে না, তো ভগবান তো ঠিকই বলেছেন যখন বলছেন উদ্ধব আমার থেকে বিন্দুমাত্র নুনো নয়, তোমরা মনে করবে না উদ্ধব আমার থেকে আলাদা, তখন আমরা কি বুঝে নেব যে উদ্ধব কি রাসলীলা করতে পারবে, আমরা এইটি কি বুঝবো, শাস্ত্রের বিচার কি আমাদের এইটি বুঝিয়েছে, এই তো বললেন ভগবান ন উদ্ধব আমাকে উদ্ধবের থেকে উদ্ধবকে আমার থেকে এক বিন্দু, এক বিন্দু কোনো কিছু এদিক ওদিক ভাববে না, যেই উদ্ধব সেই আমি, তার মানে কি আমি এই বুঝে নেব যে উদ্ধব এক্ষুনি গিয়ে রাসলীলা শুরু করবে, এই তো বলেছেন ভগবান। শাস্ত্রের বিচার বড় গম্ভীর, শাস্ত্রের বিচার মহাপুরুষগণের হৃদয়তে প্রকটন, বদ্ধজীবের সমস্ত অর্থ বোঝে না, সেই জন্য ভগবানেদের ভালোবাসার কথা। আমি একটা জড়জগতের উদাহরণ দিয়ে থাকি, যেটা রথযাত্রার আগেই, রথযাত্রার দিনেতে বেরোবে, হাইলাইটস অব দ্য অরিজিনাল বুক, সেটা হচ্ছে চেতনার জাগরণ বুকের হাইলাইটস, তাতে দেখবেন পেছনে ইংরেজিতে বিভিন্ন আর্টিকেল আছে, তার মধ্যে কিভাবে প্রমাণ করা হয়েছে বাস্তব স্বাধীনতা কাকে বলে, অপূর্বভাবে এখানে দেখবেন আলোচনা হয়েছে বৃন্দাবনের, বৃন্দাবনের বড় বড় ব্যক্তি আর অন্য অন্য ব্যক্তি, তারা পড়ে খুব আনন্দ পেয়েছেন, আমি এগুলো সব লোকে পড়িয়ে আমি আগে দেখেছি কিরম হয়েছে, বললো ভালো, নবদ্বীপের বড় বড় পণ্ডিত সমাজ যাদের নাম বিশাল তারা বলেছেন খুব ভালো, তাদের ভালো লেগেছে, এখন আপনারা বৈষ্ণব আপনাদেরও ভালো লাগলে। সেখানে একটা উদাহরণ দেওয়া হয়েছিল, লোকে বলছেন স্বাধীন স্বাধীন হয়েছি আমরা, কিন্তু বাস্তবিকভাবে আমরা স্বাধীন হইনি, যদি বাস্তবিকভাবে কেউ স্বাধীন হতে চায় তাকে কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণকে প্রেমের সঙ্গে বাঁধতে হবে, কৃষ্ণকে যদি ভালোবাসাতে বেঁধে ফেলা যায় সেই দিন তুমি বাস্তবিক স্বাধীন হবে, বলে কেন, তার প্রমাণ আমি দিয়েছিলাম একটা জড়জত উদাহরণ ছোট। বলে একটা অত্যন্ত গরিব ঘরের একটা কন্যাকে একটা অত্যন্ত ধনী ব্যক্তি বিবাহ করে নিয়ে এসছে। বিবাহ করে নিয়ে আসার পর বিবাহ হয় না, অ্যাকচুয়ালি এত গরিব দুবেলা খাওয়া জোটে না। এখন বিবাহ করার পর সেই যে কন্যা এলো, এমনকি তার বাবা বলছেন ওই ধনী ব্যক্তিকে, আমার কন্যা লেখাপড়াও জানে না। বলে সেটা আমাদের দায়িত্ব, আমরা লেখাপড়া করিয়ে নেব। সত্যি লেখাপড়া করিয়ে নিয়েছিলেন। এখন আমার বক্তব্য হলো, উনি যে ধনী ব্যক্তি ওই কন্যাকে যে ভালোবেসে নিয়ে এলেন, তার যে বিবাহ হলো, এত সন্তানাদি হলো, এখন কি ওই কন্যাটাকে আর গরিব বলতে পারবেন? কি পারবেন না, কারণ যা স্বামীর ধন তাতে ওরও অধিকার আছে। আর কন্যাটাকে কোনোদিন গরিব বলা যাবে না, কারণ এ তো বিবাহ করে নিয়ে এসছে। তাহলে উদাহরণ কি হলো, ভালোবাসার দ্বারা সেই কন্যা যে স্ত্রী রূপে এসেছিল গরিব ঘর থেকে, স্বামীকে ভালোবেসে এমনভাবে তার হৃদয়টাকে কিনে নিয়েছেন যে স্বামীকে যা বলবেন তিনি তাই শুনবেন। আজকে তোমার বাইরে কাজে চা চলবে না, আজকে এখানে থাকতে হবে। স্বামী বললো, ওগো হ্যাঁ দেবী, তুমি যা বলছো তাই হোক। এই জন্য তো প্রহ্লাদ মহারাজ মজা করে বলেছিলেন, হ্যাঁ কথং প্রিয়ায়া অনুকম্পিতায়া ইত্যাদি কথাগুলো আমি ব্যাখ্যা করেছিলাম। হ্যাঁ বলে দেবীর সঙ্গে গোপনে কত গোপন কথা বলতে কত ভালো লাগে, রহস্য প্রহ্লাদ মহারাজ এগুলো বলছেন। বলো আশ্চর্য জগতের এই প্রীতি ভালোবাসা। আচ্ছা জগতের প্রীতি ভালোবাসা যদি এরম হয় যাতে স্ত্রী স্বামীকে কিনে নিতে পারে ভালোবাসায়, তাহলে অপ্রাকৃত জগতে ভগবান যে সর্বদাই তার শরীরটা প্রেম দিয়ে তৈরি, তাকে একটু প্রেম দিলে তিনি আমাকে সাড়া দেবেন না? এ কখনো হয়? ভগবান এই জন্য যা বলছেন কথাটা ঠিক। তাই জন্য বাস্তব স্বাধীন তোমরা সেই দিন হয়েছে জানবে যেদিন ভগবানকে ভালোবাসাতে কিনে নেবে, ভগবানের ঘাড়ে চড়তে পারবে, ভগবানকে মারতে যাবে, ভগবানকে এঁটো খাওয়াতে পারবে। পারবে কেউ? কেউ পারবে? কে পারবে? একমাত্র ব্রজবাসীরা পেয়েছিলেন। গুরুপাদ পদ্ম শেষ বয়সে তার সুন্দরভাবে ব্যাখ্যা করতেন, দাঁতগুলো ছিল না, হাসতেন, ফোগলা দাঁতে সুন্দরভাবে ব্যাখ্যা করতেন। বলে বাবা বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা, বলতেন আর হাসতেন। বলে দেখো ব্রজবাসীগণের ভালোবাসা দেখো, কৃষ্ণকে থাপ্পড় মারতে যেতে মেরে ফেলবো তোকে, আজ্ঞা কী ব্যাপারটাই কী পেয়েছিস? হ্যাঁ দড়ি দিয়ে বেঁধে ফেলছে, কাঁধেতে উঠে পড়ছে, এঁটো খেয়ে বলছে খেয়ে দেখ কীরকম, কৃষ্ণ সবই মেনে নিচ্ছে। আবার গোপীগোপাল তাকে বলছে কান্ধর কান্ধর এক্ষুনি, তবে মাখন দেবো লাড্ডু দেবো, ও কান ধরল, কান ধরে নাচছে, লাড্ডু দিল। এটা একমাত্র কৃষ্ণ ছাড়া কোনো অবতারে নাই। ওই জন্য বলেছিলাম যত রসের আদান প্রদান, সর্বশ্রেষ্ঠ রসের আদান প্রদান সর্বাঙ্গীনভাবে সম্পন্ন হতে পারে একমাত্র কৃষ্ণের সঙ্গে যদি সেই রসগুলো বিনিময় করার চেষ্টা করে। তোমাদের জীবনে যে ভালোবাসার যে ক্ষুধা, সেই ক্ষুধাগুলো সমস্ত মিটে যাক চৈতন্যচন্দ্রের কৃপা আশীর্বাদে। সমস্ত জড়জগতের ঘৃণ্য ভালোবাসার যে ক্ষুধা, এগুলো মিটে গিয়ে বাস্তবিক ভালোবাসার ক্ষুধা হৃদয়তে জাগরুক হোক, যাতে সবাই বুঝতে পারে কৃষ্ণ প্রেম কাকে বলে, কৃষ্ণের প্রতি ভালোবাসা কী, কৃষ্ণকে ভালোবাসলে পরে আমার কী গতি হতে পারে। এইসব অবস্থা শ্রীল সনাতন গোসাই আমাদের জন্য অত্যন্ত চিন্তিত হয়ে তিনি বৃহৎ ভাগবতামৃত রচনা করেছিলেন। তাতে ভক্তির বিশেষতা ধীরে ধীরে বিচার করতে করতে ওপরে উঠতে উঠতে দেখিয়েছিলেন। আর গোপকুমার যেটা আমি ভাগবতের দ্বিতীয় স্কন্ধে আলোচনা করেছিলাম, ক্রমমুক্তি এবং সদ্যমুক্তি, ক্রমমুক্তিতে কীভাবে গোপকুমার আস্তে আস্তে উঠতে উঠতে বৈকুণ্ঠ ভাল লাগছে না, বৈকুণ্ঠ এইখানে ভাল লাগছে না, আরও ওপরে আরও ওপরে, ধীরে ধীরে সেখানে গিয়ে একেবারে গোলক বৃন্দাবনে যেই সময় প্রবেশ করলেন, ঠিক সেই সময় কৃষ্ণ এবং বলরাম সেখান থেকে গৌচারণ ক্ষেত্র থেকে ফিরছেন। সমস্ত গোপবালকরা কীর্তন করছেন, বরহা পীরন নট বরবপু কর্ণয়ো কর্ণিকারম বিদ্ধদবাস কনক কপিসম বৈজন্তী চ মালম রন্ধান বেন রদর সুধয়া পুরায়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশাদ গীতকীর্তি। গীতকীর্তি মানে গোপবালকগণের দ্বারা কৃষ্ণের বন্ধুগণ কৃষ্ণের গুণগান গাইছে। কৃষ্ণের এখানে যেমন মহাদেব কল্কি ফুল লাগেন, এইখানে এরা ফুল রেখে দিয়ে কর্ণয় কর্ণিকারম রেখে দিয়ে অপূর্ব বৈজন্তীমালা দুলছে। আর ভগবান দৌড় ভগবান চলছেন, আর সখাগণ মজা ঠাট্টা করছেন, বাছুরগুলো এরকম ল্যাচ করে খাড়া করে দিয়েছেন, সে দৃশ্য মানে বর্ণনার অতীত। কোনো দার্শনিকের ক্ষমতা নাই এই সব দর্শনগুলোকে ভাষার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবেন, খালি ছবি আঁকতে পারেন। দার্শনিকগণের সবাই স্বভাবই হলো ছবি আঁকা, তুলিতে যেমন ছবি আঁকে সেরকম ছবি আঁকা স্বভাব, কিন্তু দেখানো যায় না। দেখানো যেতে গেলে একমাত্র সদ্গুরু বৈষ্ণবের চরণে কাঁপতে হয়। যদি কোনোদিন কৃপা করে দেন যা কৃপা করে দেন, সে যেমন সুখদেব গোস্বামী কৃপা করলেন পরীক্ষিত মহারাজকে, সমস্ত লীলা শ্রবণের অধিকার হয়ে গেল। যদিও পরীক্ষিত মহারাজ মহাভাগবত ভাগবতের চার পাঁচ জায়গা বলা রয়েছে, তথাপি ভগবানের গোপন লীলায় তার প্রবেশ অধিকার কী করে হল, সমস্ত অধিকার দিলেন সুখদেব গোস্বামী পরমহংস গুরু। গুরু যার ওপর প্রসন্ন তার আর কোনো কিছু বাকি থাকে কি? ওই জন্য আমাদের ভাগবত শাস্ত্রে বলা আছে যে যার ওপর গুরু প্রসন্ন আছেন, গুরু প্রীত পূজচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম, এই কথা ভাগবতের মহিমাতেও বলা রয়েছে। আর বলছেন তারপর অনেক যুক্তি আমি আগেও দিয়েছিলাম, সেখানে বললেন গুরু যার ওপর প্রসন্ন, গুজ্জাতি গুজ্জো গোপনীয় বিষয় গুজ্জমপি উত, গুজ্জমপি উত স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জমপি উত, বলছেন স্নিগ্ধ শিষ্যকে গুরুদেব গুজ্জাতি গুজ্জ ভজনের যে গুপ্ত উপদেশ সেগুলো সবই দিতে পারেন। স্নিগ্ধ শিষ্য কাকে বলে তার ব্যাখ্যা আমি অনেকবার করেছি বিভিন্ন সভাতে। শান্ত হয়ে বসে রয়েছেন সেই ব্যক্তি স্নিগ্ধ, এরকম নয়। প্রভুপাদ বলেছেন যিনি লাভ পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চনের সম্পূর্ণ বাইরে চলে গেছেন, যিনি গুরুপাদ পদ্মের গুরু পরম্পরায় সমস্ত সিদ্ধান্তকে হৃদয়তে ধরে রাখবার সমর্থতা লাভ করেছেন তিনি হল স্নিগ্ধ শিষ্য। কী বলেছেন প্রভুপাদ? যিনি পারম্পর্যক্রমে গুরুদেবের গুরুবর্গের সমস্ত সিদ্ধান্তকে হৃদয়তে ধারণ করার ক্ষমতা লাভ করেছেন, নিশ্চিত পরিমাণে জানবেন তিনি স্নিগ্ধ শিষ্য। বাকি যে যতই ঠগ যচ্ছ চালাকি করুক সে স্নিগ্ধ শিষ্য হয় নাই। আমরা মিষ্টি কথা বললেই ভুলব না, আমরা অত বোকা হব না, শ্রীল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। খালি মিষ্ট কথা বললে আমরা মেনে নেব না, আমরা সেরকম মানব না, আমরা বিচার করে দেখব এইসব শাস্ত্রীয় বিচার। তাহলে আমরা দেখলাম এখানে বড় আশ্চর্য কথা, স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জমপি উত, তাহলে গোপন থেকে গোপনীয় ভজনের কথাও তিনি দিয়ে দিতে পারেন। আজকে আমরা দেখলাম কথাটা ঠিকই, যতক্ষণ পর্যন্ত না আমরা কৃষ্ণকে ভালোবেসে একেবারে হৃদয়তে স্থান দিতে পারবো, তাহলে আমরা দেখলাম কি গোপকুমার যে সময়ে তার বস্তুসিদ্ধি হলো, গোপকুমার প্রবেশ করছেন গোলোকে, গোলোকে ঢুকে গেছেন, সেই সময় কৃষ্ণ বলরাম এবং সখাগণ গৌচারণ থেকে ভিড়ছেন, সেই লীলাতে তার সিদ্ধ প্রবেশ অধিকার হলো। আর কৃষ্ণ তার এই পুরনো বন্ধুকে দেখে ছুটতে ছুটতে আসছেন, কৃষ্ণ গোপকুমারকে দেখে রুদ্র সাজে ছুটে আসছেন, এসে আলিঙ্গন করে তাকে বক্ষে জড়িয়ে দিলে বলে বন্ধু তোমার এত দেরি হলো কেন, কেন এত দেরি করলে? কৃষ্ণ আমাদের সমস্ত জীবগুলো যত বদ্ধজীব রয়েছেন জগতে তাদের জন্য কৃষ্ণ অপেক্ষা করছেন, আমার এই বন্ধু কবে আসবে আমাদের কাছে, যেই রসে সিদ্ধ হবে সেরকমভাবে বাহবা পাবেন, সেইভাবে আনন্দ পাবেন, কৃষ্ণ সবই দিতে পারেন। আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম কথাটা ঠিকই, অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র দিব ইব দ্বিজ, হে দ্বিজ হে ব্রাহ্মণের ঋষি, আমি যে অস্বতন্ত্র, আমি যে ভক্তের কাছে সব কিছু বিক্রি করে দিয়েছি ভালোবাসার গুণে, এইভাবে বলেন আমার কিছু করার নেই, যদি তোমাকে বিপদ থেকে উদ্ধার পেতে হয় তাহলে একমাত্র যেতে হবে কি, তোমাকে সেই অম্বরীশের কাছেই যেতে হবে, অম্বরীশ মহারাজের কাছেই তোমাকে যেতে হবে, অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। বলছে আমার ভক্তগণ এমন, তাদের মহিমার কথা আমি নিজে বলে শেষ করতে পারি না, মৎ সেবয়া প্রতীতম তে সলক্বাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণা পূর্ণাহা কুত অন্যত কালো বিপ্লুতম মৎ সেবয়া প্রতীতম তে সলক্বাদি চতুষ্টয়ম, বলছে আমার সেবায় তারা এমন মশগুল হয়ে গেছে, এমন ডুবে গেছে, তাদেরকে যদি আমি নিজের মন থেকে চাই, তোমাদেরকে শালক্য সারিপ্য সারপ্য শাস্তি সাজু সমস্ত যদি দিতে চাই, বললো না। আর সাজুর্যের কথা তো অত্যন্ত ঘৃণার কথা। মহাপ্রভু সেখানে চৈতন্য চরিতামৃতে বিয়া আছে, মৃত্যু বাঞ্ছে তবু সাজুর্য না লয়। সাজুর্যের মধ্যে আবার দুরকম সাজুর্য, একটা ভগবানের বিগ্রহেতে মিলে যাওয়া, একটা ব্রহ্ম সাজুর্য। ব্রহ্ম সাজুর্য থেকেও ভগবানের বিগ্রহেতে মিলে যাওয়া ততোধিক ধিক্কারের বিষয়। এমনি তো সাজুর্য ধিক্কারের বিষয়, আমি সেসব আলোচনা করেছিলাম, তার মধ্যে আবার বিগ্রহ সাজুর্য ততোধিক ধিক্কার, ধিক্কারের বিষয়। সেই জন্য ভগবান সালক্য শাস্ত্র শাস্তি সামীপ্য সারূপ্য কোনো কিছুই তারা সেবাতে এমনই আনন্দে বিহ্বল হয়ে গেছেন সেবার দ্বারা, তারা জড়জগতের এই তুচ্ছ, এ আমি ভগবানের সমান ঐশ্বর্য পাব, ভগবানের সমান রূপ পাব, ভগবানের ধামেতে আমি থাকব, এই সবগুলো তারা কিছুই চান না, তাদের লজ্জার বিষয়। ভগবত নামত যে পরবস্তু, তার কাছ থেকে আমি এইসব চাইব? ছি ছি। সেই জন্য ভগবান বলছেন, নেচ্ছন্তি সেবায়া পূর্ণা কুত অন্যৎকাল বিপ্লুতম। তাহলে বোঝো, তারা এই ধরনের মুক্তি আমি দিতে চাইলেও তারা যখন নেয় না, তখন তাদের কাছে এই জড়জগতের কালে কালের গতিকে যে বস্তুগুলো ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ কালের গতিকে নাশবান যে বস্তুগুলো আছে, যেগুলো কোনোটাই টেকে না, ধ্বংস হয়ে যায়, সেই সব বস্তু লোভে কি তারা কোনো কিছু করতে পারে? যারা এই সব মুক্তি দান করলেও বলে আমি মুক্তি চাই না, যে সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদ বিচারেতে এই সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, তাও আবার মায়াবাদ বিচার করতেন, তাকে মহাপ্রভু যখন তাকে ভক্ততে পরিবর্তন করলেন লীলা এসব, তখন তিনি স্তব করতে আরম্ভ করলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম্বুধিরস্তমহম প্রপদে। এই সার্বভৌম ভট্টাচার্য যখন ভাগবতের শ্লোকের ব্যাখ্যা করছিলেন, তখন মহাপ্রভু বলেন, জীবে তো মুক্তিপদে সদায় ভাগ আছে, তুমি ভক্তিপদে কেন লিখলে, কেন পাঠ ফেরাচ্ছ সার্বভৌম? সার্বভৌম বললেন, আমি মুক্তিপদে আর পাঠ করতে পারছি না। মহাপ্রভু বলছেন, ভাগবতের পাঠটা তো আছে মুক্তিপদে, তো তুমি কেন ভক্তিপদে করলে? সার্বভৌম বলছেন যে, প্রভু আর মুক্তিপদে আমি আর উচ্চারণ করতে পারি কেন গো? মুক্তিপদে উচ্চারণ করে কী ক্ষতি? বলে, মা এতদিন ধরে আমি যা মায়াবাদ সিদ্ধান্ত ছিলাম, চিন্তা করলে আমার বিভীষিকা, আমার ভয় লাগে, কোথায় সেই শিয়াল শিষ্যগণের সঙ্গে এইসব হেউ হেউ করতাম, আজ তোমার রসামৃত সমুদ্রে আমি ভেসে যাচ্ছি, প্রভু আমি আর মুক্তি কথা উচ্চারণ করতে পারছি না। মহাপ্রভু হেসে বললেন, কেন, মুক্তি পাঠ করলে অসুবিধা তো কিছু নেই, মুক্তি যার পদে, মুক্তি যার পদে ইতি মুক্তিপদ, এরম ব্যাখ্যা করলে তার কোনো দোষের কিছু নেই। বলে, না তথাপি আমি পাচ্ছি না, তথাপি আমি এইসব ব্যাখ্যা করতে পারবো না। ঠিক আছে, তাহলে জীবে তো ভক্তিপদে সদায় ভাগ। তাহলে সার্বভৌম ভট্টাচার্য পর্যন্ত ভগবানের কাছে এইভাবে সর্বাঙ্গীনভাবে শরণাপন্ন হয়ে তার ভেসে গেছিলেন প্রেমের বাণে, প্রেমের বাণেতে তিনি ভেসে গেছিলেন। তাহলে ভগবান বলছেন, এই এই জড়জগতের যে ত্রিগুণের প্রভাব, যে প্রভাবেতে সমস্ত জগতে আপনাদের শরীর থেকে আরম্ভ করে জড়জগতের কোনো বস্তু বা ব্যক্তি নাই, যে বস্তু বা ব্যক্তি এই কালের গতির অধীনে নেই, সবাই কালের অধীন রয়েছেন, ক্ষয়প্রাপ্ত হচ্ছে সব, তার মধ্যে শুদ্ধ বৈষ্ণবদের বিচার আসবে না, তারা কালাতীত বস্তু, তাদেরকে সতরজতমগুণের প্রভাব কখনও বাধিত করতে পারে না। সেই জন্যই আমরা তত্ত্ববিচারে দেখি যে ন জন্মকর্ম বন্ধনম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে, বৈষ্ণবগণের কোনো জন্মকর্মের বন্ধন নাই, তারা গুণাতীত বস্তু। ভগবান যেমন গুণাতীত বস্তু, সেরকম তারাও গুণাতীত বস্তু। আমাদের এ কথা ভেবে নিলে হবে না যে প্রভুপাদ যখন শরীরটা ছেড়েছিলেন তখন বোধহয় এই শরীরটা অচল হয়ে গেছে ওই জন্য ছেড়েছিলেন, তা নয়। এই শরীরটা গৌরাঙ্গের নিত্য সেবা করছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এই যে রূপটা, ভক্তি পুরী গোস্বামী মারা ছিল, ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মায়, তার এই যে স্বরূপটা, এটা এখন পুরনো হয়ে গেছে, ফেলে দিয়ে চলে গেলাম নয়, এইটা এগুলো অনেক বিচার আছে, কোনো সময় আমি সময় হলে করব। বলা তারা এই শরীরেই ভগবানের গৌরাঙ্গের সেবা করছেন, তাদের এটা পচে গেছে শরীরটা সেরম নয়। যাই হোক, এসব অনেক বিচার। তাহলে এখানে বলছেন তারা কালের গতিকে নাশবান যে বস্তুগুলো, সেই বস্তু কি তারা কখনো চাইতে পারে? যারা আমার এই সব চতুর্বিধা মুক্তি চাই দিলেও নিতে দিতে চাইলেও নেয় না, বলে না না আমরা নেব না। প্রহ্লাদ মহারাজকে কত বর প্রার্থনা করলেন, বা নৃসিংহদেব বলছেন বর নাও একটা, আমি বড়দর সব বড়দাগণের মধ্যে আমি শ্রেষ্ঠ, একটু বর নাও। বর দিয়ে কী হবে, আপনি আমার কাছে, আমি নিরুপাধিক শিষ্য, আমি নিরুপাধিক আপনার, আমার আপনার যে সেবক, আপনি নিরুপাধিক স্বামী, এতে আমাদের আদান প্রদানের তো কোনো প্রয়োজন নেই। লাস্টে যখন কিছুদিন নৃসিংহদেব সাহেব কিছু তো নাও কিছু তো নাও, তখন প্রহ্লাদ মহারাজ কী বললেন যে এমন বর দান করো যাতে আমার হৃদয়তে কামের বাসনা পর্যন্ত, গন্ধ পর্যন্ত উদয় না হয়। কামানাম হৃদয় সংগ্রহ, কামানাম হৃদয় সংগ্রহ ভবতস্তু বিনয়বরম, আমি এই বর ব্রেনে আমি প্রার্থনা করলাম, হে প্রভু যদি তোমার বর দিতে এতই তোমার শখ হয়েছে, ইচ্ছা হয়েছে, তাহলে এমন বর দাও যে হৃদয়তে যেন কামনা বাদনার কোনো গন্ধ পর্যন্ত অঙ্কুর যেন উৎপত্তি না হয়। দেখুন ভক্ত কীরকম চালু হয়, ভক্ত কীরকম চতুর হয়, ভক্ত কেরম চতুর হয়, এই সম্বন্ধে অনেক গভীর দর্শন আমাদের গৌড়ীয়গণ দিতে পারেন, বাকি বাইরের লোক বলতে পারবেন না। কেউ যদি বলেন যে প্রহ্লাদ মহারাজের এত বিশ্বাস ভগবানের ওপর, প্রহ্লাদ মহারাজ এত সহ্য করলেন এত অত্যাচার সব কিছু, যে অত্যাচার হিরণ্যকশিপু করেছেন, কোনোদিন জীবনে এত অত্যাচার কাউকে কেউ কোনোদিন করতে পারেনি আর পারবে না। যে গুফাতে ঢুকিয়ে তাকে শ্বাসবন্ধ করে মারার জন্য পাথর চাপা দিয়েছেন, অবরুদ্ধ করেছেন, সেই গুফা এখনও রয়েছে, সেই পাহাড়। আমরা ওরা সাধারণ ব্যক্তি জানে না, অহবল নৃসিংহ থেকে আরম্ভ করে পার্নার নৃসিংহ বিষ পান করিয়েছিল, সেটা পার্নার নৃসিংহ, সেটা জিয়র নৃসিংহ যেটা বিশাখাপত্তনম ভাইজাকে আছে, সমুদ্রের ওপর থেকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া, সব জায়গাগুলো প্রমাণ আছে কোন কোন জায়গায় হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর কত অত্যাচার করেছিলেন, আর সেই সেই সময় ভগবান সেই সব রূপ ধারণ করে তাকে রক্ষা করেছিলেন, আর তাই জন্য তার বিভিন্ন নাম হয়েছিল। প্রহ্লাদকে যখন এরকমভাবে সমুদ্রের মধ্যে কোলের মধ্যে লুপে নিয়ে প্রহ্লাদকে ওপর থেকে পাহাড়ের কোন চূড়া থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন, তখন প্রহ্লাদকে এরমভাবে কোলে করে তিনি লুপে নিয়েছিলেন, এরমভাবে কোলে। কই প্রহ্লাদ মহারাজ তো কোনো সময় প্রার্থনা করেননি, করেছিলেন কি? প্রহ্লাদ মহারাজের এত বিশ্বাস ভগবানের ওপর যে প্রহ্লাদ মহারাজকেই ভগবান বলেছেন, নৃসিংহদেব আমার ভক্ত কেমন হয় কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি হচ্ছ মদভক্ত প্রতিরূপদ্রিক, তোমাকে দেখিয়ে বলো এই দেখো প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদকে দেখো, দেখে বুঝে নাও ভক্ত কাকে বলে, আর বেশি কথা আমাকে আর ঘাঁটিও না, বেশি কথা আমাকে আর ঘাঁটিও না, এই প্রহ্লাদকে দেখো, দেখে বুঝে নাও ভক্ত কেমন হয়, এর নাম হলো নৃসিংহদেব ভগবান কৃপাময়, এর নাম হলো প্রহ্লাদ মহারাজ। এখন এই প্রহ্লাদ মহারাজ যার এত বিশ্বাস ভগবানের উপর, তার কি এটুকু বিশ্বাস হলো না যে বাবাকে হিরণ্যকশিপুকে এরম যে উদ্ধার করলেন তাতে নৃসিংহদেব কৃপা করেছেন, এটা বিশ্বাস হলো না? তিনি কেন নৃসিংহদেবকে বললেন প্রভু যদি কৃপা করে থাকো তাহলে একটা কৃপা করো যে আমার পিতা তোমার ভক্ত আমার উপর যে অত্যাচার করেছে তাতে যেন কোনো রুষ্ট হয় না, তার যেন গতি ভালো হয়। নৃসিংহদেব হেসে বললেন কি বলছে প্রহ্লাদ, যে ভক্ত যে কুলেতে তোমার মতো ভক্ত আবির্ভাব হয়েছে তার পিতৃকুল মাতৃকুল একুশ পিঁড়ি উদ্ধার হয়ে গেছে, ভবান বই কুল পাবন, হাঁ তোমার মতো কুল পাবন যে ভক্ত যে কুলে আবির্ভাব হয়েছে তার তো একুশ পিঁড়ি পিতৃকুল মাতৃকুল উদ্ধার, তুমি আবার এটা কি প্রশ্ন করলে? এখন টিকাকারগর বলেছেন যে আপনাদের মনে হতে পারে যে নৃসিংহদেব পরে বলেছেন এসব কথা, অনেকের মনে হতে পারে তাহলে প্রহ্লাদ মহারাজের প্রশ্ন করার দরকার কী ছিল, তার যখন পুরো বিশ্বাস নৃসিংহদেব কৃপা করেই দিয়েছেন তাহলে কেন এটা বললেন? টিকাকারগর বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে ভগবানের শ্রীমুখ থেকে একটা সার্টিফিকেট বার করিয়ে নেওয়ার জন্য বলেছেন, ভগবানের শ্রীমুখ থেকে নিজের মুখ থেকে একটা ভক্ত জগতের জন্য চিরকালের জন্য একটা সার্টিফিকেট বার করিয়ে নেওয়ার জন্য, যে ভক্তবৎসল নৃসিংহদেব ভগবান কি বলেছেন দেখো, এই জন্য তার মুখ দিয়ে আবার দ্বিতীয়বার তিনি জানেন ভগবান কৃপা করেছেন, তথাপি সার্টিফিকেট চাই। ভক্তকুলের জন্য চিরকাল প্রহ্লাদ মহারাজ সার্টিফিকেট রেখে গেলেন। নৃসিংহ ভগবান নিজ মুখ দিয়ে বলে গেলেন যে তোমার মতো ভক্ত যে কুলে আবির্ভাব হয়েছে তার একুশ পিঁড়ি পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয়ে গেছে, আর বেশি কথা আমি তোমাকে কি বলবো। এইভাবে আমরা দেখলাম টিকাকারগণ গোপন বিশ্বনাথ চক্রবর্তীবাদ আদি এইসব গোপন রহস্য খুলেছেন, যে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছ থেকে একটা সার্টিফিকেট নিলেন, জগৎবাসী এটাকে চিরকাল দেখবে যে নৃসিংহদেব দেখো সাক্ষাৎ ভগবান শিবকে কি কথা বলছেন। এও কি হয় বলে, হ্যাঁ ভগবানের যদি ভগবানের জন্য যদি আমরা পায়ের পাতাটুকু ভেজাই ভগবান গলা পর্যন্ত নেবে আয় আমার কাছে। গুরুপাদ পদ্ম শেষ বয়সেও বলতেন বাবা জগন্নাথ এরাম করে রয়েছে, গৌরাঙ্গ এরাম করেছে, কেউ আসতে চাইছে না, সবাই বলছে আমরা বেশ ভালো আছি। এই উদাহরণ দিতেন আমার এক গুরুবর্গ, সুন্দর বলছে একটা মাতাল খোকাবাবু সে মদ খেয়ে জমিদারের ছেলে একেবারে সে গিলে করা পাঞ্জাবি আদি সব নষ্ট হয়ে নর্দমায় পড়ে রয়েছে, নর্দমায় পড়ে রয়েছে। তার বাড়ির চাকর ঘটনাক্রমে সেদিক দিয়ে যেতে গিয়ে দেখে ও মা আমার বাবু পড়ে রয়েছে এখানে নর্দমায়, বলে বাবুকে ধরে টানাটানি করছে, বাবু ওটো এ কোথায় পড়ে রয়েছো খোকাবাবু তুমি কোথায় এই নর্দমায়? খোকাবাবু আমায় ছেড়ে দে আমি বেশ আছি, আমায় ছেড়ে দে আমি বেশ আছি, আমায় ধরিস না। আর ও বেশ আছে, সেই জড়জগতেরই মাতাল ব্যক্তিগুলো যত বিষয়ের মাতাল সেগুলো যে বেশ আছি। মহারাজ মহারাজ এত কড়া কথা কথা কেন বলেন? ভাই আমি তোমাদের নেশা ছোটাতে চাই, জড়জগতে যে নেশা করে পড়ে রয়েছো সেই নেশাগুলো কাটাবার জন্য মদ খেয়ে পড়ে রয়েছে, এরম অবস্থা। গ্রুপাদ পদ্ম বলতেন আর হাসতেন, বলে এরম অবস্থা জড়জগতের লোকের, কেউ যেতে চায় না। এখানে ভগবান এখানে বলছেন সাধব হৃদয়ম মধ্যম সাধুনাম হৃদয়ন্তু হম মদন্নত্তে না জানন্তি নাহম তেভ্য মনাগোপী। ভগবান এত বড় কথা বলে দিলেন সাধুগণ আমার হৃদয়, আর সাধুগণেরও হৃদয়তে আমি বসে আছি, আমি ছাড়া তারা কিছু জানেন না আর তাদের ছাড়া আমিও কিছু জানি না। এরপরে আর কি বলবে লোকে? ভালোবাসার যে চরম কথা এটি তো, তাহলে তোমাকে যে কোনোভাবে আমি কিছু করার নেই, সেই অম্বরীষের চরণে নাভাগ নন্দনের চরণে তোমার অপরাধ হয়েছে, তোমাকে গিয়ে সেখানে ক্ষমা প্রার্থনা করতে হবে, এছাড়া আমি আর কিছু করতে পারবো না, আমার কিছু করার নেই। দুর্বাসা মুনি সুদর্শনের তাপেতে জ্বলতে জ্বলতে ভয় পেয়ে গেছেন, অত্যন্ত ভীত হয়েছেন। তারপরে সে সুখদেব গোস্বামী বলছেন এবং ভগবতা আদিষ্ট, ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে আজ্ঞা পেয়ে দুর্বাসা চক্র তাপিতাহা, চক্রের দ্বারা অত্যন্ত ক্লিষ্ট হয়ে কষ্ট পেয়ে কাঁপতে কাঁপতে এসছেন। অম্ব ঋষম উপাবৃত্ত তৎপাদৌ দুঃখিত অগ্রহিত, তার চরণে এসে পা ধরতে গেছে। অম্বরীষ মহারাজ ভয়েতে সরেছে, একই একই একই করছেন ঋষিবর, আপনি একই করছেন, কোথায় আপনি কোথায় আমি, একটা তুচ্ছ ব্যক্তি আর কোথায় আপনি? দুর্বাসা বলছে না আমি ভুল করেছি, ভুল করেছেন আপনি না আমি ভুল করেছি। এইভাবে বিনয় দৈন্যে অত্যন্ত তস্য সদ্যম মাবিক্ষ পাদস্পর্শ বিলজ্জিত হ, রাজা অত্যন্ত লজ্জিত হয়ে সংকুচিত, একই আপনি ঋষি আমার পাদ হচ্ছেন, হায় হায় কোথায় আমি গৃহস্থ একজন রাজা বিষয়ী। এইভাবে যখন দুর্বাসা এনে তার কাছে এসে পড়লেন অস্তাবিত তদ হরের অস্তম কৃপয়া পীড়িত ভৃষম, সেই সময় অম্বরীষ কী করলেন? অম্বরীষ এবার যখনই দেখলেন যে চক্র আসছে, এসে আমার আমার আমার অতিথি যে দুর্বাসা, তে কষ্ট পেলে আমার কষ্ট, কাজে তাকে কষ্ট দেওয়া চলবে না। অম্বরীষ মহারাজ হাত জোর করে কাতরভাবে দুর্বাসা মুনির দুর্বাসা মুনিকে রক্ষার জন্য পেছনে রেখে এবার সুদর্শনের কাছে কাতর প্রার্থনা করছেন। সুদর্শনকে বলছেন হে প্রভু, যদি আমি জীবনে কোনো ব্রত উপবাস করে থাকি, কোনো সৎকর্ম করে থাকি, যদি আমার পর আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে সেই সবগুলোর বদলে আমি এই ঋষির মহারিষি দুর্বাসা মুনির আমি প্রাণ ভিক্ষা, এটা আপনি করতে পারেন না, দয়া করে একে বাঁচান। আমার যদি সৎকর্ম থেকে থাকে, যদি আমি ভক্তি করে থাকি, আমার ব্রত উপবাস কোনো কিছুর দ্বারা যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, সমস্ত ফলগুলো আমি এনার জন্য দিয়ে দিলাম, আপনি তাতে সন্তুষ্ট হয়ে একে বাঁচান। তখন সুদর্শন আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে নিজের তেজ সমাপ্ত করল, করে ভ্যানিশ হয়ে ভগবানের হাতে চলে গেল। এবার দুর্বাসা মুনি ভক্তের মহিমা দেখে পাগল হয়ে গেছেন, আহা এতকাল তো আমি বুঝিনি, আমি তেজস্বী ঋষি যখন যেরাম পেরেছি কাউকে অভিশাপ দিয়ে দিচ্ছি কত কিছু করেছি, আজ আমি ভক্তের মহিমা দেখে অবাক। ভক্তের কাছে ভগবানের এরকম মহিমা, আর ভগবানের কাছে ভক্তের এরকম মহিমা হতে পারে? দুর্বাসা মুনি কাতরভাবে হয়ে গেলেন, এবার বিনম্র ভাব গ্রহণ করলেন, আহা রাজন তোমার মহিমা আজ জানলাম, এতদিন ভেবেছিলাম তুমি একটা বিষয়ী রাজন, আর আমি বোধহয় ঋষি, আমি বোধহয় বড় তপস্বী, ধিক্কার আমার জীবনে। নিজেকে ধিক্কার দিলেন। তারপরেতে তাকে যত্ন করে অম্বরীশ মহারাজ বললে, আমার উপর সন্তুষ্ট হয়েছেন বুঝবো যদি আজকে পারণ করে আপনি যান। এর মধ্যে এতদিন যাবৎ অম্বরীশ মহারাজ ওই জলের যে এক কুশাগ্রে যে জলের কণা ছিটে দিয়েছিলেন তিনিও উপবাস করে রয়েছেন, যেহেতু ঋষি উপবাস করে রয়েছেন, আমার অতিথি উপবাস করে রয়েছে, তিনি এখনও ভোজন করেননি, আমার কত অমঙ্গল হবে, তাই তিনি এখনও বোঝে কত সময় চলে গেছে, কত দিন তারপরেও তিনি ভোজন করেন নাই। তারপর তিনি ধীরে ধীরে ঋষিকে পায়ে ধরে সন্তুষ্ট করে তাকে সমস্ত আহার আদি ভোজন আদি করিয়ে সর্বথায় তাকে সন্তুষ্ট করে দুর্বাসা মুনি আশ্চর্যের সঙ্গে আশ্চর্যতার সঙ্গে আস্তে আস্তে বিদায় নিলেন, কোথায় নিজের জায়গায় চলে গেলেন। বড় আশ্চর্য এই কথা, এইসব কথার কোনো পরিচ্ছেদ নেই, কখন শুরু কখন শেষ আমরা বলতে পারি না, সেই জন্য এই সব কথাগুলোকে পুনঃপুন আমাদের জীবনে আলোচনা করব। সবই মন কৃষ্ণ পদার বিন্দয়োর বাচাংশে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ তৎ মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চকারোচ্যুত সত কথোদয়ে বাঞ্ছাকল্পতর্বস্য কৃপাসিন্ধু বিবেচ পতিতানাং পাবনে ভবিষ্যন্ভ্যো নমো।